বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাহূতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তগিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপ্রদেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুন ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপালভবদ্বীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সি তোরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূসুদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকেতনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিতবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয়ে সম্বিহিতঃ ত্বম নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর মাধবেতি। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি বিনা কখনোই অভিধেয় শুরু হয় না, অর্থাৎ ভজন শুরু হয় না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি লাভ হয় ততক্ষণ পর্যন্ত ভগবত ভজন শুরু হয় না, অর্থাৎ অভিধেয় ভজনাঙ্গ শুরু হয় না। আমরা অনেকেই দীক্ষা লাভ করেছি, কিন্তু শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান লাভ হয়নি, এটা কী করে হলো? শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন দীক্ষা মানেই দিব্যজ্ঞান লাভ হবে। এমন হতে পারে শতকরা শতভাগ শরণাগতি হয় নাই, ওই জন্য অল্প হলো, কিন্তু হবে ধীরে ধীরে সর্বাঙ্গীনভাবে গুরুচরণের শরণাপত্তির মাধ্যমে অপ্রাকৃত জগতের কথা অনুভবের বিষয় হবে। আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানম শিলরূপবাদ হরিব শিলরূপবাদ রসামৃত সিন্ধু নামক গ্রন্থে জানিয়েছেন, আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানম। আদৌ গুরুচরণে অর্থাৎ কোনো মহাপুরুষের চরণে আমার শরণাগতি সিদ্ধ হবে, আর তার চরণে আমার মস্তক বিক্রয় করবার ইচ্ছা হবে, সেটাকেই বলে শরণাগতি। সেই সময় গীতার উপদিষ্ট সেই বচন তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপেষণ সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিনঃ, এইভাবে ভজনের পদ্ধতি চলে। অনেকে মনে করেন কোনো এক জায়গায় কাউকে পছন্দ হলো, তাকে গুরুরূপে গ্রহণ করে নিলেন, হঠাৎ গুরু গ্রহণ করার পরেতে, গুরু গ্রহণ করা মানে আমি বলতে চাইছি কাউর কথাতে গিয়ে হট করে সঙ্গে সঙ্গে দীক্ষা নিয়ে নিলেন, কিন্তু শাস্ত্রতে সেরকম কথা বলা হয়নি। রূপবাদ বলছেন প্রথমে কোনো মহাপুরুষকে দেখে আমার আকর্ষণ হবে, আমার কেন যেন মনে হবে ইনি আমাকে শতকরা শতভাগ অপ্রাকৃত জগতের বিষয় দিতে পারেন। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন যিনি আমাকে শতকরা শতভাগ আমাকে আমার অপ্রাকৃত জগতের স্বার্থকে সিদ্ধি করতে পারবেন, তার চরণেই আমি সমগ্র আমার জীবন দিতে পারি, অন্য কাউর কারণে দিতে পারব না। জগতে যত গুরু নামক বিষয় চলছে, যারা গুরু হিসাবে রয়েছেন শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন তাদের আংশিক গুরুত্ব সিদ্ধ হচ্ছে, তাদের পরিপূর্ণ গুরুত্ব সিদ্ধ হচ্ছে না, কারণ তাদের যেহেতু অনন্য কৃষ্ণভক্তি উদিত হয় নাই, সেই জন্য তাদের হৃদয়তে যে গুরুত্ব তার মধ্যে আবার তার সঙ্গে কর্মীগুরু জ্ঞানীগুরু ইন্দ্রজাল দেখাবার মতো গুরু আছে, তান্ত্রিক গুরু আছে, বিভিন্ন রকম গুরুর সংজ্ঞা আমরা পাই, কিন্তু এদের কাউরই গুরুত্ব সিদ্ধ হয় না। বাস্তবিক পক্ষে পূর্ণ গুরুত্ব সিদ্ধ হয় একজন পরমাংস গুরু বৈষ্ণবের ধারে। প্রথমে আমার কোনো মহাপুরুষকে দেখে আকর্ষণ হবে, তারপর ধীরে ধীরে আমি তাকে পরিপোষণ করব, বিভিন্ন ধীরে ধীরে তারপর তিনি আমাকে চরণে আশ্রয় দেবে, আমি তার চরণে আত্মনিবেদন করব। এইভাবে ভজনের পদ্ধতি। তারপর কৃষ্ণ শিক্ষার কথা অর্থাৎ শাস্ত্রীয় অনেক গোপন সিদ্ধান্ত ধীরে ধীরে জানতে পারবে, এইসব কথা বলা রয়েছে। সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি সহসা দেখা যায় না, সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি সাধারণভাবে আমরা সহসা দেখতে পাই না, অনেকেরই দীক্ষা হয় কিন্তু সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি হয় না। সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি না হওয়ার জন্য অবিদেও শুরু হয় না। আমি একথা শাস্ত্রের প্রমাণে পূর্বেও আলোচনা করেছি, এখনও, যে যে মুহূর্তে মানুষের সম্বন্ধ জ্ঞান জাগরুক হবে, দ্য মোমেন্ট, যে মুহূর্তে মানুষের সম্বন্ধ জ্ঞান জাগ্রত হবে ভগবানের সঙ্গে, সেই মুহূর্তে তার অভিদেহ শুরু হয়ে যায়, ভজন শুরু হয়ে যায়। তার আগে আমার ভজন হচ্ছে বলে যে মনে করি আমরা, সেটাকে প্রভুপাদ বলেছেন মনে মনে মন কলা খাওয়া। আমরা মনে মনে অনেক কিছু করতে পারি, ভজন হচ্ছে বলে মনে করতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার এই বিষয়টা সিদ্ধ না হলো, ততক্ষণ পর্যন্ত আমি অবিদেয় সিদ্ধ হলো না। সম্বন্ধে ওর কথা বলতে গিয়ে আপনাদের জড়জগতের দু একটা উদাহরণ আমি দিয়েছিলাম পূর্বে, আরও একটা অদ্ভুত উদাহরণ দিলে আরও পরিষ্কার হয় বিষয়টা। আমি বলেছিলাম যে কোনো একটি কন্যার তার বিবাহ হবে কোনো একটা ব্যক্তির সঙ্গে, তার তখনও পর্যন্ত সর্বাঙ্গীনভাবে সম্বন্ধ জ্ঞান হয় নাই, দু মাস আগে থেকে প্রস্তুতি চলছে, এমন কিছু পরিচয় নেই, দেখেও নি কোনো দিন, কথাটা বোঝবার চেষ্টা করবেন। সেখানে দেখা গেল হঠাৎ যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে বলে প্রস্তুতি চলছে, হঠাৎ তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কন্যা সেটা জানল, জেনে কিন্তু একটু বিষণ্ণ হলো মনটা, কিন্তু একেবারে ভেঙে পড়ল না, যেটাকে যেটা স্বামী চলে গেলে যেটা হয়, যদি দুদিন বিবাহ হয়েছে মাত্র বা সাত দিন, তারপরে যখন স্বামী চলে যায় তখন যেরকম অবস্থাটা হয় সেরকম অবস্থা তার হয়নি, খালি মনটা বিষণ্ন হতে পারে। যখন আত্মনিবেদন হলো, যখন সম্বন্ধ হলো, জড় সম্বন্ধ এটা, তখন এবার প্রতিসেবা শুরু হবে। যদি সম্বন্ধ না হয়, গোপনে ব্যভিচার হয়, তাহলে বাস্তবিক প্রতিসেবা হবে না, তিনি ব্যভিচারিণী হয়ে যাবেন, এটা নিয়ম। জড়জগতের উদাহরণগুলো দিলেও মানুষ অপ্রাকৃত জগতের আত্মনিবেদনটা কীরকম সেটা বুঝে উঠতে পারে না, সম্বন্ধ জ্ঞান কীরকম। একটি বিদেশের একটা ঘটনা সকালে বলেছিলাম, আজকেও এখানে, সেই পর্তুগালের ঘটনা, স্পেন পর্তুগালের। সেখানে নিয়ম হচ্ছে মানুষের সঙ্গে পশুর লড়াই দেখে, ওখানকার লোকেরা এত, মানুষের সঙ্গে পশুর লড়াই হয়, ষাঁড়ের লড়াই হয় মানুষের সঙ্গে, মানুষের তরোয়াল নিয়ে অনেক রকমভাবে, এইগুলো সেখানকার লোকরা এগুলো এনজয় করে, ওদের ওটা মজা, একটা গেম একটা। ওরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল, একটি বিরাট প্রতাপশালী ব্যক্তি ছিল, সে লড়াকু খুব প্রচণ্ড, সে ওরকমভাবেই জীবনযাপন করত। সে অন্য দেশে থাকত, সেখানে তার পত্নীর সঙ্গে কোনো ঘটনা হওয়াতে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম বিদেশে প্রায়ই হয়, বাবার পরিচয় জানে না, মাকেই দেখে, পরে মাকেও জানতে পারে না, এরকমই হয়। সেখানে দেখা গেল সেই লোক উদ্দেশ্য নিরুদ্দেশ্য হয়ে চলে গেছেন অন্য অন্য জায়গায়, আর তিনি ছিলেন অন্য দেশে, ছিলেন এখন অন্য দেশে আছেন, পর্তুগালের অন্য স্টেটে হবে। সেখানে কোথায় স্বামী চলে গেছে তার সঙ্গে স্ত্রীর আর পরিচয় নাই, কিন্তু স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন, ধীরে ধীরে সময় মতো স্ত্রীর সন্তান হলো, সন্তান অত্যন্ত বলিষ্ঠ সন্তান, যখন ধীরে ধীরে বৃদ্ধি হলো ঠিক মনে হচ্ছে পিতা যেরকম তার চেয়ে কম কিছু নয়, বেশি হবে, এরকম প্রতাপশালী হলো। সেই রকম তার জেনেটিক্যাল ফ্যাক্টর একটা, পিতা ওরকম লড়াকু ছিল, ও লড়াই করতে ওইভাবেই তার জীবিকা। হঠাৎ সে একটা অন্য স্টেটে যেখানে তার পিতা চলে গেত, সে জানে না, পরিচয় নেই, পিতাকে দেখেও নি কোনো দিন। সেখানে রাজা ঘোষণা করেছেন যে আমার এই যে প্রতাপশালী, এই যে আমার এখানে যে ব্যক্তি আছেন, তার সঙ্গে যে লড়াই করে তাকে পরাজিত করতে পারবেন তাকে আমি এই আমি উপহার দেব। সেই কথাটা কানে গেছে এই ছেলেটা, ছেলেটা জানে না ওটা আমার পিতা। ছেলেটা সেই নিমন্ত্রণ পেয়ে সেখানে চলে গেছেন, সেখানে গিয়ে তার খুব উৎসাহ, আমি তো লড়াই করতে জানি, আমি দেখি এবার কে আছে সামনে, আমি লড়াই করব, ভয় ভয় বলে কিছু নেই, ওখানকার লোকেরা এরকমই ডেসপ্যারেট খুব। সেখানে এবার নাম লিখিয়েছেন লড়াই, অনেকে লড়েছেন, এবার তার সঙ্গে লড়াই হবে, লড়াইয়ের ভূমিতে নেবেছেন, নেবে দুজনের হাতে শোড রয়েছে, সব খেলা হবে, এবং গ্যালারিতে সব লোক, সমস্ত লোকে লোকারণ্য সবাই দেখছেন। স্পেনে বুল ফাইট আদি এখনও বোধহয় হয়, এখনও হয়। ষাঁড়টাকে লাল কাপড় দেখাবে, এরকম দেখাবার সঙ্গে সঙ্গে সেই ষাঁড় একেবারে পাগলের মতো আসবে মেরে ফেলার জন্য, তখন তার সিং ধরে লড়াই। আমরা দেখব এই কৃষ্ণ ভগবানও নাগ্নিজিতিকে বিবাহ করেছেন কিভাবে। হ্যাঁ, নাগ্নিজিতি লক্ষ্মণ কাকে, নাগ্নিজিতি, আচ্ছা দেখবো, যাই হোক। হ্যাঁ, এখানে প্রসঙ্গ আছে কৃষ্ণের এরকম, আটটা এরকম বলশালী ষাঁড়কে একা একেবারে বেঁধে, নাক বেঁধে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে এরকম লড়াই শুরু হলো, কেউ কারোর পরিচয় জানে না। এবার লড়াই শুরু হলো, বেদারক লড়াই, মানে সেম ভয়ঙ্কর লড়াই, সেম কেউ কোনোদিন দেখেনি, কেউ কাউকে পরাজিত করতে পারছে না, কেউ কাউকে পরাজিত করতে, অনেকক্ষণ সব লড়াই চলছে। চলতে চলতে ছেলেটাকে বেপাকে সামান্য এক চুলের জন্য বেপাকে ফেলে দিয়েছে ছেলেটাকে, ছোট যেই যে এই যে ছেলেটা, আর বাবা স্ট্যাপ করে দিয়েছে তাকে, এরকম পেটে চালিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত। কিন্তু এই ছেলেটা, এই ছেলেটা বাবাকে পরিচয় দেয়নি, আমি কথাটা অন্য বললাম, বাবাকে পরিচয় দেয়নি, কিন্তু ছেলেটাকে মা বলে দিয়েছিল এটা তোর পিতা, ততক্ষণ পরিচয় দেয়নি। যখন স্ট্যাপ করেছে তখন পিতা বলে যখন যেই চিৎকার করেছে, লোকটার একটু সন্দেহ হচ্ছিল, এরকম চেহারা আমার কীরকম মনে হচ্ছে। যেই মুহূর্তে পিতা বলে চিৎকার করেছে সেই মুহূর্তে সে ছুরি ফেলে দিয়ে অজস্র কান্নায় ভেঙে পড়ল। অর্থাৎ আমার বলার বক্তব্য, কিছু আগে মুহূর্তে যখন লড়াই হচ্ছিল তখন পরিচয় জানে না বলে, তখন তার কিছু কোনো রকম কোনো সম্বন্ধ জ্ঞান নেই বলে কিছু হয়নি, কিন্তু এই মুহূর্তে যেই জানতে পারলো ওটা আমার ছেলে, সেই মুহূর্তে এবার সেরকম জগতে যতক্ষণ ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান কাউ না হবে ততক্ষণ পর্যন্ত গুরুচরণ আশ্রয় করো, আর যাই করো কোনো রকমভাবেই তার ভগবত চরণে অগ্রসর হওয়া সম্ভব হয় না। সম্বন্ধ জ্ঞান হলো সর্বপূর্বে। আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম সকালে সেখানে নন্দ মহারাজ মথুরাতে গেছেন কংসকে কর দিতে, কংস রাজা, সেখানে কর দিতে গিয়ে সেখানে বসুদেবজি তার ভাই এবং বন্ধু বারবার বললেন এরকমভাবে দেরি করাটা উচিত নয়, কেন কংসকে কোনো বিশ্বাস নেই, কখন কি করে, শীঘ্রই চলে যাওয়া উচিত আমার মনে হয়। এই তখন ওখানে কথাবার্তা হচ্ছে, এই সময় এখানে কংস বিচার করে নিয়েছে যে সাত দিনের মধ্যে যত এখানে যত বাচ্চা জন্মেছে, শিশু, নবজাত শিশু, এই নবজাত শিশু ব্রজমণ্ডলে যত জন্মেছে, কোন শিশুটা আমাকে মারবে সে তো জানে না, আকাশবাণী হয়েছিল তোমাকে শিশুটা মারবে, আবির্ভাব হয়েছে, ব্রজেতে। এখন কোন শিশু মারবে সে জানে না, এই জন্য যত শিশু আছে নবজাত শিশু তাদেরকে মারবার জন্য সে চক্রান্ত করেছে। প্রথমেই ফার্স্ট টার্গেট হলো পুতনাকে পাঠালেন। পুতনা হচ্ছে রাক্ষসী, বকাসুরের ভগ্নী, তার গ্রাম এখনও আছে সেই গ্রাম, যেটাকে আমি সাতোহা বললাম শান্তনু রাজার কথা বলতে গিয়ে, শান্তনু কুণ্ড সাতোহা, সেখান থেকে এক কিলোমিটার দূরে পুতনার গ্রাম আছে, পুতনা সেখানে বাস করত, তার নাম আছে ফেচড়ি গাঁও নাম হয়েছে। বকাসুরের ভগ্নী, বকাসুরের ভগ্নীকে প্রথম পাঠানো হয়েছে তুমি কার্য উদ্ধার করে আসো বাচ্চাগুলো, বাচ্চাটাকে মেরে আসো, বাচ্চাগুলোকে করতে গিয়ে সমস্ত বাচ্চাকে মারছে, মারতে মারতে এখন নন্দগ্রামে সেই নন্দের সন্তান বালগোপাল তাকে মারবার জন্য সে প্ল্যান করলো, প্রোগ্রাম করেছে সুন্দর। কি করলেন মানে স্বর্গের লক্ষ্মীর থেকেও সুন্দর বা স্বর্গের লক্ষ্মীর মতো সৌন্দর্য এরম ধারণ করলেন, মায়াবীরা পারেন, যেমন সুরপনাখা করেছিলেন আমি বলেছিলাম, সুরপনাখা যেমন ওই রকম রূপ ধারণ করে এসেছিল রাক্ষসী, এখানে পুতনা ওই রকম রূপ ধারণ করে এবার নন্দ মহারাজের বাড়িতে এসছেন। সবাই দেখে অবাক হয়ে গেছে, এরকম সুন্দরী কোথা থেকে এলো, স্বর্গে মনে হচ্ছে সাক্ষাৎ স্বর্গ থেকে লক্ষ্মী দেবী এসছেন। যশোদামা বলতে পারছেন না কিছু যে কেন এসছেন, কী জন্য, কাক কী চাই, সোজা এসে বাচ্চাটাকে আদর করবে বলে কোলে নিয়ে নিল, যেন মন্ত্রমুগ্ধের মতো কারাকায় তাকিয়ে রয়েছেন। কে? যশোদামা, রোহিণী মা সবাই রয়েছেন, খালি তাকিয়ে রয়েছেন, কিছু বলতে পারছেন না। তার তেজ আর তার যে সৌন্দর্য আর তার যা বেশভূষা তো দেখে আর কিছু বলতে পারছেন না। বাচ্চাটাকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে কি করলেন, স্তনপান করাতে আরম্ভ করল। স্তনপান করাতে আরম্ভ করার সঙ্গে সঙ্গে এসে স্তনেতে ছিল কালকুট বিষ মাখিয়ে এনেছিল, কেউ জানে না সেটা, কালকুট বিষ মাখিয়ে এসেছিল এবং সেটা কেউ জানে না। সঙ্গে সঙ্গে গোপাল, তো গোপাল ভগবানই, তিনি জানেন আমাকে মারবার জন্য এসছে, তিনি স্তন মুখে নিলেন, নিয়ে তারপর কি করলেন, ওর মধ্যে একটু একটু মাড়ি দিয়ে একটু চাপ মারলেন, এমন ভগবানের চাপ। মারার সঙ্গে সঙ্গে সে কি হলো, সেই বিষ তার নিজের রক্তের মধ্যে সঞ্চারিত হয়ে গেল। হওয়ার সঙ্গে সঙ্গে সেই পুতনা, সেই সুন্দরী রূপ সেটা কোথায় গেল, সে চিৎকার করে একেবারে সে মানে বীভৎস চিৎকার, পুরো গোকুল যেন কেঁপে উঠছে। যশোদামা নন্দবাবা বাড়িতে নেই, যশোদামা এবং রোহিণী মা পাগল হয়ে গেছেন, ওখানে বাচ্চাকে নিয়ে ছুটতে, বাচ্চা তো ঝুলে রয়েছে, ধরে রয়েছেন জোরে, বাচ্চা ছাড়বে না, বাচ্চা চালু বাচ্চা, বাচ্চা বলে আমাকে ধরেছে আমি ছাড়ব না, ওই রকম অবস্থায় চিৎকার করতে করতে সে গিয়ে বিরাট ময়দানের মধ্যে চিৎকার হয়ে পড়ে গেল। বলছেন সেই কি করলেন, সা খেচরিয়া একদ উপেত্য পুতনা নন্দ গোকুলম যশিত্তা মায়ায়া আত্মনম প্রাবিশত কামচারিণী। এত সুন্দর তার বেশের বন্দনা রয়েছে সমস্ত কিছু, অত কথায় আমার গেলাম না, অনেক প্রসঙ্গ আছে। পুতনা ওইরকমভাবে চিৎকার করাতে এবার যশোদা মা যা রোহিণী মা পাগল সবাই বললো কী ব্যাপার হলো আমি বুঝতে পারলাম না, রাক্ষসী রূপ ধারণ করে ছিটকে গিয়ে সে ময়দানেতে বিশাল রূপ করে বলছে এবং পুতনা চিৎকার করছে, সা মুঞ্চ মুঞ্চাল মিতি প্রভাসনে নিষ্পিড মান কিল জীব মর্মণি বিবৃত্ত নেত্রে চরণ ভুজৌ মুহু প্রসৃণ গাত্রা ক্ষিপতি রৌদহা। চিৎকার করতে আরম্ভ করল, ছেড়ে দে ছেড়ে দে আমায় ছাড় ছাড় চিৎকার করছে, ওইটুকু বাচ্চা ধরে রয়েছে। তখন টিকাকাররা বলছেন যেন মনে হচ্ছে গোপাল ছাড়ছে না, পুতনা বলছে আমায় ছাড় ছেড়ে দে ছেড়ে দে, মুঞ্চ মুঞ্চাল মিতি প্রভাসিনী নিষ্পিড মাল খিল জীব পার, সমস্ত রগে রগে তার বিষ চলে গেছে, যন্ত্রণায় ছটপট করছে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আর সেখানে টিকাকাররা বলছেন, যেন মনে হচ্ছে গোপাল বলছে, মায়ের রূপ ধরে এসছো তুমি, যখন স্তন দিয়েছো তুমি আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছো, আমি তো তোমায় ছাড়ব না। যেন মনে হচ্ছে গোপাল বলছে যে আমি যাকে মা ধরি তাকে আমি ছাড়ি না, আর যাকে ধরি না যে তাকে তো ছাড়ার প্রশ্নই নেই, যাকে আমি একবার ধরি তাকে আমি ছাড়ি না, গোপালের নিয়মই হলো, যাকে জীবনে ধরে ফেলেছেন তাকে আর ছাড়বেন, সে যাই কিছু করুক তাকে উদ্ধার করবেন। এখন এখানে উতনা এই অবস্থা। এদিকে নন্দবাবা সেখানে মথুরা থেকে তাড়াতাড়ি করে ব্যাক ফিরে আসবার চেষ্টা করছেন, কেন মনে হচ্ছে বিপদ হতে পারে। এখানে গোকুলের সামনে এসে দেখেন সত্যি সত্যি বিপদ, সেই হইচই হচ্ছে পুরো গোকুলে, তো ওই কী ব্যাপার। পরে শুনতে পারলেন গোপাল বালগোপালকে নিয়ে একটা রাক্ষসী চলে, রাক্ষসী নিয়ে চলে গেছে, রাক্ষসী নিয়ে হলে মরেনি বাচ্চা, ওই ওপরে পাহাড়ের মতো ওপর তার স্তনের মধ্যে ওখানে ধরে বসে রয়েছে, ওখানে বলে বাচ্চাকে দেবো উপরে উঠে গিয়ে, সে যেন পাহাড়ে ওঠে, সেকে বাচ্চাকে নিয়ে নামিয়ে নিয়ে আসে, আদের উপর আদর। এইভাবে বাচ্চাকে প্রথম বিপদ শুরু হলো, ব্রজমণ্ডলে প্রথম বিপদ শুরু হলো, এবং ভগবানকে মারবার জন্য কংসের ফার্স্ট টার্গেট সেটা শেষ হয়ে গেল, পারলেন না, পুতনা মারা গেল। এখন পুতনা যে মারা গেল, এত বড় দেহটা এখন কি করবে, এই দেহটাকে কি কোনো এরকম চিতা আছে, এই জন্য সব ব্রজবাসী লেগে গেল তাকে খণ্ড খণ্ড করার জন্য, কার খণ্ড খণ্ড করে চিতালে জ্বালাবে কী করে, আঙুলগুলো হলো এরকম বড় বড়, তো খেয়েগুলো জ্বালাবে কি, এক একটা করে কুড়াল দিয়ে কাটছে কেটে কেটে। আর যখন গোপালকে যখন তাকে জ্বালানো হচ্ছিল, তখন সেখানে চন্দন অগরুর গন্ধ বেরোচ্ছিল। টিকাকাররা বলছেন ভাগবতে লেখা রয়েছে, যখন পুতনা শরীরটাকে খণ্ড খণ্ড করে জ্বালানো হচ্ছিল, সেই জ্বলতে জ্বলতে সেখান থেকে চন্দন ও অগরুর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছে চন্দন অগরু কী জন্য, যে গোপাল যে স্তনপান করেছে তার দেহ গোপাল স্পর্শ করেছে, সেই দেহ থেকে চন্দন ও অগরুর গন্ধ বেরোচ্ছে। এইভাবে বিরাট বিপদ থেকে তারা রক্ষা পেলেন। যশোদামা পাগলের মতো পাগলির মতো কাঁদতে আরম্ভ করেছেন, যেমন বাছুর চলে গেলে গৌমাতার যেরম অবস্থা হয়, পাগলের মতো অবস্থা। তারপরে বললেন, এ আমার আজকে বাচ্চাটাকে ভূতে ধরেছিল, ওই আজকে রাক্ষসীতে ধরেছিল, তা এখন ব্রাহ্মণ ডাকো বৈষ্ণব ডাকো, ডেকে এবার তার তাকে এই যে অমঙ্গল হয়েছে তাকে এবার ছাড়াতে হবে। কিভাবে ছাড়াবে বলছেন, ব্রাহ্মণকে ডাকলো, ব্রাহ্মণ বললেন, মা তুমি এবার এই যাত্রায় বড় রক্ষা পেয়ে গেছো, না তোমার ছেলে চলে যাওয়ারই কথা ছিল, যাই হোক এখন গৌশালায় নিয়ে যাওয়া হলো, গৌশালায় গৌমাতার মহিমার কথা বলছি, এবার গৌশালায় গৌমাতার মহিমা আদিকাল থেকেই আছে, সেখানে নিয়ে গেল গৌশালায়, নিয়ে গিয়ে গোপালকে বসিয়ে সেখানে গিয়ে গেলো গৌমাতার যে ল্যাজ আছে ল্যাজ দিয়ে এবার গোপালকে ঝাড়া হলো, গোপালকে বিভিন্ন মন্ত্র বলে ঝাড়া হচ্ছে, গোপালকে বিভিন্ন এই পুছ পেছনে আমরা যেমন চামড় ডোলাই, এরকম গৌমাতার পুছ দিয়ে বিভিন্ন মন্ত্র বলে ব্রাহ্মণরা ওই যে অমঙ্গল হয়েছে সে রাক্ষসী ধরেছে, গোমূত্র গোময় এগুলো সব ছিটে দিচ্ছে, দিয়ে যমুনার জল এবার এভাবে তাকে যশোদা রোহিণ্যভ্যাম ত্বা সমম বালস্য সর্বতঃ রক্ষাম বিদধীরে সম্যক গোপুচ্ছ ভ্রমণাদিবিহী গোমূত্রেণ স্নপয়িত্বা, এটা তো বানিয়ে কথা নেই, গোমাতার মূত্র দিয়ে স্নান করা হলো গোপালকে, এ রাক্ষসী ধরেছে আমার ছেলের কত অমঙ্গল হতে পারে, গোমাতার পেছাব গোমাতার যে যে মূত্র বলি গোমূত্র তার মধ্যে গঙ্গা থাকে বিরাট পবিত্র, এসব লোকে জানে না, যাই হোক সেখানে স্নান করানো হলো, হয়ে তাকে রক্ষা করানো হলো, তার সর্ব অঙ্গে দ্বাদশ অঙ্গেতে ন্যাস করা হলো রক্ষা কবচ, তাও এবার গোপালকে কি দিয়ে রক্ষা করেছেন বলে শুনলে লোকে হো করে হাসবে, বলছেন ব্রাহ্মণরা বলছেন বলছেন অব্যাদ অজো অঘ্রি, অব্যাত মানে হচ্ছে রক্ষা করো, হ্যাঁ অব্যাদ অজো অঘ্রি মণিমাং স্তবাজন বয়ো ওয়ান বয়ো উরু যজ্ঞ উচ্ছুত কোটি তটম জঠরম হয়াস হৃত কেশবস কেশবস্তু উদর ঈশো ইনস্তু কঞ্চম বিষ্ণুর্ভুজম মুখম উরুক্রম ঈশ্বরক্রম ঈশ্বরক্রম। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র দিয়ে, ভগবানেরই মন্ত্র দিয়ে ভগবানকে ঝাড়া হচ্ছে, ভগবানই মন্ত্র কেশবায় নমো নারায়ণ নমো হয়গ্রীবায় নমো, এইভাবে ভগবানের নিজের মন্ত্র দিয়ে ভগবানকে ঝাড়ছে। ওদের বিচার হলো এটা আমাদের ছেলে, তাদের ঐশ্বর্য বুদ্ধি নাই, সেই জন্য তারা ভালোবেসে ভগবানকে এইভাবে গোমাতার গোমূত্র দিয়ে স্নান করিয়ে ইত্যাদি দিয়ে এবার ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে তাদেরকে ঝাড়াচ্ছেন। এইভাবে এক বিপদ গেল এবং গোকুলের মধ্যে পরপর অনেক বিপদ আস্তে আস্তে আসছে। সেটা কি না, এরপরে আরও বিপদ হলো, সেটা হচ্ছে শকট, শকটের শকটের তলায় গোপালকে শুইয়ে রেখে জন্মদিন হয়েছে, সব উৎসব করছে, আনন্দ বিশাল আনন্দ উৎসব হচ্ছে, ফাঁকা ময়দানের মতো জায়গা, ওখানে ভাণ্ডারা হচ্ছে, সব খাওয়া দাওয়া হচ্ছে, সেই শকটের ওপর বিভিন্ন রকম রসায়ন মানে মিষ্টি আদি সমস্ত শকটের উপর রাখা রয়েছে, আর বালগোপালকে রোদ যেন না লাগে সেই জন্য মাটি ওই শকটের তলায় ছায়া আছে ওর তলায় শুয়ে রেখেছেন। এদিকে সেখানে সেখানে কি হলো যে সেই এসে একটা অসুর, তার নাম হচ্ছে শকটাসুর, সে এসে তাকে মারবার চেষ্টা করল। গোপাল কি করলেন, এম কচি কচি পা দিয়ে নাড়তে নাড়তে টুক করে এতে মারলেন, কোথায়, ওই শকটে মানে ওই বৈলগাড়ি, এটাতে মারার সঙ্গে শকটটা অনেক উপরে উঠে ডিগবাজি খেয়ে গড়াচ্ছে আকাশে, সবাই মাথা খারাপ, কি হলো শকটটা উপরে গেল কি করে, সব জিনিসপত্র ছিটকে গেল, গোপালের কিছু হলো না, উপরে উঠে নিচে দারাম পড়ল। যশোদমা ছুটে এসে গোপালকে কোলে নিয়ে কি হলো ব্যাপারটা, ওরা জানে না শকটাসুরকে এইভাবে নাশ করলেন। এইভাবে ধীরে ধীরে তারপরে এলো তৃণাবর্ত, যশোদমা কোলে নিয়ে বসে রয়েছেন গোপালকে, হঠাৎ দেখছেন খুব ভারী লাগছে বাচ্চাটাকে, এত ভারী লাগছে কেন, কি ব্যাপার, বাচ্চা তো ভারী লাগার কি, কি আমি কি দুর্বল হয়ে গেলাম নাকি, বাচ্চা তো ভারী হবে কেন, বাচ্চা তো নয় সে ভগবান, ইচ্ছে করে সে কী করলো বালগোপাল, ইচ্ছে করে সেই কোলের মধ্যে ভারী হয়ে যাওয়ার লীলা করলো। যখনই সে অত্যন্ত ভারী হয়ে গেল তখন যশোদা মহলে একটু নামিয়ে রাখি, কোলে নিতে পারছি না, সেই সময় তৃণাবর্ত এসে সেই গোপালকে নিয়ে আকাশে চলে গেল, ঝড়ের মতো এলো হাওয়া একটা সে নিয়ে চলে গেল। তারপর সেই ওপরে গিয়ে কী করলো গোপাল কী করলেন, এরম কচি কুচি হাত দিয়ে তার গলা দুটোকে এরম টুক করে টিপে দিলেন, সব সময় নিচে আছাড় পেয়ে পড়ল, গোপালের কিছুই হলো না। এইভাবে প্রতিবারে এবারে দেখছি আমরা প্রতি ক্ষেত্রে কংস এইভাবে একটার পর একটা বিপদ পাঠাচ্ছেন যাতে যে কোনোভাবে একে মারা যায়, কিন্তু কোনো মতেই সে তাকে মারতে পারছে না, বড় আশ্চর্য বিষয়। এইভাবে একটার পর একটা লীলা গেল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোপাল আস্তে আস্তে বড় হচ্ছেন, ধীরে ধীরে বড় হচ্ছেন, গর্গ মুনির কাছে এবার নন্দবাবা যশোদামা এরা প্রার্থনা করেছেন, গর্গমুনি কোনো ঘটনাক্রমে সেখানে এসেছেন, কোথায় বলছে গোকুলে পাঠিয়েছেন, ঠিকই পাঠিয়েছেন, কে পাঠিয়েছে, পাঠিয়েছেন হচ্ছে আমাদের এই বসুদেবজি। এখানে আসার পর সেখানে দেখা যাচ্ছে যে তিনি যখন এসছেন তখন নন্দবাবা যশোদামা তাকে প্রার্থনা করলেন, যখন আপনি এসেই পড়েছেন তাহলে আমাদের এই দুটো ছেলে কৃষ্ণ এবং বলরাম এদের নামকরণ একটু করে দিয়ে যান। আপনার মতো মহাপুরুষ এসে পড়েছেন, একটু নামকরণ করে দিয়ে যান। গর্গমুনি বললেন, আমি হচ্ছি যে ওই যাদবকুলেরে, এখন যদি তোমার এখানে আমি নামকরণ করি কংস সন্দেহ করতে পারে। নন্দবাবু বললেন, কেউ জানতে পারবে না, কোনো চিন্তা নেই, আপনি লুকিয়ে করবেন, আপনাকে সে গৌশালায় নিয়ে যাব, সেখানে কেউ জানতে পারবে না, গোপনে সেখানে নামকরণ হবে। সেখানে নামকরণ করার জন্য প্রার্থনা করলেন। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, নন্দ মহারাজ তার কাছে প্রার্থনা করছেন, করে বলছেন, বলছেন, মহৎ বিচলনম নীনাম গৃহীনাম দীন চেতসাম নিঃশ্রয় সায় ভগবান কল্পতে না অন্যথা কচিত। বলছেন, মহৎ ব্যক্তিগণের যে গতিবিধি, তারা যে চলেন, তাদের যাওয়াটা সামান্য কারণে হয় না, তাদের যাতায়াত বিভিন্ন মহৎ উদ্দেশ্যেই হয়ে থাকে, সাধারণ ব্যক্তিগণকে উদ্ধার করার জন্যই হয়। মহৎ বিচলনম নীনাম গৃহীনাম দীন চেতসাম নিঃশ্রয় সায় ভগবান ভগবান কল্পতে না অন্যথা কচিত। এইভাবে তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সংস্কার করার জন্য প্রার্থনা করলেন। ত্বং হি ব্রহ্মবিদাম শ্রেষ্ঠ সংস্কারাণ কর্তুম অর্হসি, আপনি সংস্কার করার যোগ্য, আপনি ব্রহ্মবিদ, আর বালয়ের অনয়ের নির্নাম জন্মনাম ব্রাহ্মণ গুরু, আর আপনি তো গুরু আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ, তাহলে আপনি দয়া করে এই দুটো বাল বালকের নামকরণ করুন। গর্গদেব বল, গর্গমুনি বলছেন, যদুনাম অহম আচার্য খ্যাতশ্চ ভবি সর্বদা, ভূমণ্ডলে সবাই জানে আমি যদুকুলের আচার্য, সুতম মায়া সংস্কৃতম তে মন্যতে দেবকী সুতম, যদি আমি এখন তোমার এই ছেলের সংস্কার করি তখন তারা পরিষ্কার বুঝে নেবে এটা দেবকী সুত, দেবকীর ছেলে, যেটা লুকিয়ে পালিয়ে গেছে, ভেবে দেখো কি করবে। কংস পাপমতিহি সক্ষম তব চানক দন্দুবেহে দন্দুবেহে আর দেবক্যা অষ্টম গর্ভ ন স্ত্রী ভবি তোমার হাতি। কংস ডেফিনিট চিন্তা করে নিয়েছে যে দেবকীর গর্ভে যে অষ্টম গর্ভে স্ত্রী হলো বা স্ত্রী পাওয়া গেল, কেন ওইখান থেকে বাচ্চাটাকে এনে এখানে রেখেছে, ও হিসাব মতো ও যখন দেখলো তখন আট নম্বর ভাবছে, কিন্তু ও মেলাতে পারছে না, বলে আট নম্বর তো কখনোই কন্যা হতে পারে না, এরম তো কোনো কথা ছিল না। কংস এমনিতেই সন্দেহ করে রয়েছে, আমি যদি তোমাদের এই বাচ্চা দুদুকে সংস্কার করি তা তো তোমাদের ভয়ের ব্যাপার আছে, কি করবে বলো। ইতি সঞ্চিন্তয়ন বলছে, ইতি সঞ্চিন্তয়ন শ্রুত্যা দেবক্যা দ্বারিকা বাচাহা ওপি হন্তা গতা সংকস্তর্হি তন্ন অনয় ভবেত। বলছেন, তাহলে এ তোমাদের একটা বিশাল অমঙ্গলের ব্যাপার হয়ে দাঁড়াবে, কেন জানো, শিশুগুলোকে ইতি বাক্য যে দেবে এই চিন্তা করে দেবকীর অষ্টম গর্ভ সন্দ কোথায় আছে ইয়া নিশ্চয় করে তোমাদের সক্ষ এবং আমার কৃত সংস্কার এই সূত্রে কংস সন্দেহ করবে, হয়ে এই শিশুকে হত্যা করছে বিভিন্ন জায়গায়, আর তোমাদেরও এখন বিশাল বিপদ উপস্থিত হবে। নন্দ বললেন, না, আমি নির্জনেতে শ্রী ব্রজে, শ্রী গো ব্রজে ভেতরেতে গৌশালার ভেতরেতে গোপনে করব, অলক্ষিত করব, কেউ জানতে পারবে না। নন্দবাবু বলছেন, অলক্ষিত অস্মিন রহস্যি মাম মামকই রোপি গো ব্রজে, বলছেন, কুরু দ্বিজ সংস্কারম স্বস্তি বাচন পূর্বকম, আপনি স্বস্তি বাচন করে নিশ্চিন্তে আপনি এই বালকে দুজনের সংস্কার করতে পারেন, কোনো অসুবিধে নেই, গোপনে করুন। এবং সংপ্রার্থিত এইভাবে প্রার্থনা করলে পরে বিপ্র স চিকিৎসিত মেব তৎ চকার নামকরণম গুরু রহস্যি বল বালয়ো, অত্যন্ত রহস্যময় এই বালক দুটোর সমস্ত কথা এই গর্গমুনি জানেন, কারণ গর্গমুনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি দিব্য চোখেতে দিব্য জ্ঞানের দ্বারা জানতে পেরেছেন এ দুটো বলো কারা, তাই জন্য তিনি সংস্কার করে এমন নাম রাখলেন যেটা জগতের কাছে আশ্চর্য বিষয়। গর্গবাচক গর্গমুনি বলছেন, অয়ম হি রোহিণী পুত্র রামায়ণ সুহৃদ গুণয়ী। এই যে পুত্রকে দেখছো, মানে যশোদার কোলে বসে রয়েছে বলরাম আর রোহিণীর কোলে বসে রয়েছে কৃষ্ণ। এখানে বলছেন অয়ম হি রোহিণী পুত্র, এই যে ছেলেটাকে দেখাচ্ছে এটা রোহিণী পুত্র রামায়ণ সুহৃদ গুণয়ী আখ্যার সাথে রাম ইতি বলাধিক্ষাত বলম বিদুহ। একে অত্যন্ত বলবান জেনে একে বলরাম নাম দেওয়া হলো, আর তিনি বলছেন ইনি জনগণকে সবাইকে আনন্দ বিধান করবেন, তার স্বভাবই এটা, এই জন্য তার নাম হয়ে গেল রাম, আর বল বেশি বলে বল রাম হয়ে গেল, রাম বলরাম হয়ে গেল। এই জন্য সেখানে বলছেন যদু নাম পৃথক ভাবাত শঙ্করসনম, বলছেন শঙ্করসনম উসন্তি উত, একে অন্য নামেতে শঙ্করসন বলেও জানা যাবে। কারণ কি, পরিষ্কার বলে দিলেন যদুবংশতে ইনি এর সম্বন্ধ আছে, পরিষ্কার তাই আছে, কেন আগে হয়েছিল দেবকীর গর্ভে, সবই বলে দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, সমস্ত যা হয়ে গেছেন সেটাও বলে দিচ্ছেন, আর যেটা হবে সেটাও বলছেন। বলছেন যদু নাম পৃথক ভাবাত, যদুদের যদুকুলের সঙ্গে সম্বন্ধ আছে, আর এই জন্য শঙ্করসম এর নাম হবে, কারণ কর্ষণ করে নিয়ে চলে গেছে এখান থেকে যোগমায়া। যোগমায়া কি করেছেন, সেই গর্ভকে কর্ষণ করে টেনে নিয়ে চলে গেছেন ওখানে, এই একটা কারণ শঙ্করসন। আরও একটা গভীর কারণ যেটা আমরা আমাদের টিকাকাররা আমাদের জানান, যেটা অত্যন্ত গম্ভীর রহস্য, সেটা কি, যে যত বদ্ধজীব আছে জগতে বন্ডেড সোল, তাদেরকে কৃপা করার জন্য তিনি ব্যস্ত থাকেন। যখনই কেউ তার গুরুচরণে প্রপন্ন প্রপত্তি স্বীকার করেন, তখন বলরামের কাজ হল তার হৃদয়টাকে কর্ষণ করা। তার অস্ত্র থাকে দুটো, একটা হচ্ছে হল এবং মুশাল, জানে কেউ দেখেছে, কেউ বলরাম দেখেছে কি, একটা হল থাকে একটা মুশাল থাকে, মুশাল আর হল থাকে, হল দিয়ে হচ্ছে, হলটা হচ্ছে কিসের জন্য, ওই যে চাষের প্রতীক, চাষ চাষ করে জমি। এখন বলরাম কি ধান গম চাল এসব চাষের জন্য হল ধরেছে কি, না, এই হলটার হলো হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করবেন। আমাদের যে মলিন নোংরা হৃদয় ক্ষেত্র, এটাকে বলরাম কর্ষণ করে এটাকে উর্বর করবেন, ফার্টাইল করবেন, পবিত্র করবেন। তার মধ্যে এবার নাম সংকীর্তন করতে করতে, হ্যাঁ নাম সংকীর্তন জলে করে সেচন ইত্যাদি করতে করতে হবে। এইভাবে শঙ্করসন কথার গোপন উদ্দেশ্য আমি দু একটা ব্যাখ্যা করলাম। এইভাবে শঙ্করসন নামতা সিদ্ধ হয়। আর এখানে বলছেন আসন বর্ণস্ত্রয়েহি, বলছেন আসন বর্ণস্ত্রয়েহি, হ্যাঁ অস্য গৃহ্ণত অনুযুগম তনুম শুক্ল রক্তস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গত। আর এই যে দেখছ এই যে ছেলেটা, আর একটা ছেলে, এ হচ্ছে, এর নাম হচ্ছে কৃষ্ণ। আসন বর্ণস্ত্রয় হি অস্য, এ বিভিন্ন যুগেতে বিভিন্ন রং, বিভিন্ন রং এবং বিভিন্ন তার শরীরের বর্ণ, বিভিন্ন লীলা বৈচিত্র্য বৈশিষ্ট্য নিয়ে আবির্ভাব হয়। এই জন্য বলছে আসন বর্ণস্ত্রয়, আসন মানে ছিল, তার বিভিন্ন তিন বর্ণ ছিল, হি অস্য গৃহ্ণত গৃহ্ণত অনুযুগম তনুম, যুগে যুগে যখন যেরম দরকার পড়ে, শুক্ল রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতহা, এই জন্য বর্তমানে কৃষ্ণবর্ণ হয়েছে। তাহলে এখানে আমাদের টিকাকাররা যে ব্যাখ্যা করেন, এগুলো অনেক সময় লাগবে। তাহলে আসন বর্ণস্ত্রয়েহি অস বৈজে অস্য গৃহ্ণত অনুযুগম তনুম, শুক্ল শুক্ল হচ্ছে শুক্ল সত্যযুগে শুক্লবর্ণ, সত্যযুগে শুক্লবর্ণ, আর তেতাযুগে রক্তবর্ণ, আর ইদানিং কৃষ্ণতাম গত বলছেন। ইদানিং বলতে যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময়টা এখন চলছে দ্বাপর যুগ। তাহলে আর একটা যুগ কোনটা রইল, বোঝা গেল কি বললাম? আর একটা কোন যুগ বাকি রইল? সত্য, হ্যাঁ, কলি বাকি রইল। তাহলে এই কলিটা তো এখনও আসেনি, কিন্তু ওই কলিযুগ যখন যখন আসেন তিনি তখন ধরে নিতে হবে পীতবর্ণ ধারণ করেন। বোঝা গেল কি বলল? পীতবর্ণ, অর্থাৎ সত্য তেতা দ্বাপর কলি। কি হাত দেয় আমি বুঝতে পারি না, এটা কে হাত দেয় বলতো? মাইকটা ভালো থাকে, কে হাত দিয়ে নষ্ট করে? হ্যাঁ, যাই হোক, এখানে বলছেন কি বলছিলাম, হ্যাঁ, সত্য তেতা দাপর কলি, এটা সাইক্লিক অর্ডারে চলতেই থাকে। সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, এইভাবে যেতে যেতে একাত্তর চতুর্যুগ হবে, তাহলে একটা মন্বন্তর হয়। বোঝা গেল কি বললাম? 71 টাইমস এরকমভাবে সত্য তেতা দাপর কলি সাইক্লিক অর্ডারে ঘুরবে চাকার মতো। তখন সেটা হবে কি, তখন সেখানে কি হবে, একাত্তর চতুর্যুগ যাওয়ার পরে এরা বলে এক মন্বন্তর, একজন মনু সে সরে যাবে, আর একজন মনু আসবে। এবার এরকমভাবে ১৪ মন্বন্তর আছে, ১৪ মন্বন্তর। বোঝা গেল কি বল? সত্য তেতা দ্বাপর কলি করে এরকম বলছেন একাত্তর চতুর্যুগ হবে। সত্য তেতা দ্বাপর যুগ একটা গুনব, সত্য তেতা দ্বাপর কলি একটা গুনব, এরকম একাত্তর চতুর্যুগ চলে গেলে এক মন্বন্তর হবে। এবার ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন হয় ১২ ঘন্টা মাত্র। তার রিলেটিভ ব্যাপারটা আবার যারা বুঝবার বুঝে নাও, রিলেটিভ ব্যাপার আমার কাছে যেটা অনেক মনে হয় তাদের কাছে কিছুই না। যেমন লোমস মুনি, লোমস মুনিকে যখন বলা হলো কিছু নেওয়ার জন্য, প্রার্থনা করার কথা, লোমস মুনি তখন আফসোস করে বলছেন, মানে আমাদেরকে বোঝাবার জন্য, জীবনের এই তো গতি, কি হবে, কেন ঠিক হচ্ছে না। লোমস মুনির একটা করে লোম, লোমস মুনির নাম কি করে হলো বলছে, তার শরীরের একটা করে লোম যাবে, একটা করে কল্প চেঞ্জ হবে, একটা করে লোম পড়ে যাবে, একটা করে কল্প গেলে, তাহলে তার আয়ুটা কত? সে বলছে না চে কি করবো, এই তো দুদিনের আয়ু মানুষের, একটা করে কল্প চলে যায়। লোমস্মিনি বলছেন কি হবে, এই তো দুদিনের জীবন, আর আমাদের জীবনটা কটুকু? লোমস্মিনি বলছে কি হবে, এই তো দুদিনের জীবন, একটা করে লোম পড়ে যাবে, একটা কল্প গেলে, এরকম বিভৎস আয়ু। তাহলে এখানে আমরা দেখলাম সত্য তেতা দ্বাপরকে একাত্তর চতুর্যুগ। এবার একাত্তর চতুর্যুগের মধ্যে একাত্তর চতুর্যুগ হল, এইভাবে ১৪ মন্বন্তর হয়, ১৪ মন্বন্তর হয়, এইভাবে ১৪ মন্বন্তরের মধ্যে সেভেন্থ মন্বন্তর অর্থাৎ সপ্তম মন্বন্তরের, সপ্তম মন্বন্তরের, হ্যাঁ, এই সাত, এই ২৭তম চতুর্যুগের এই সন্ধিক্ষণে, বোঝা গেল কি বললাম? বোঝা গেল না? ১৪ মনু চলবে, ১৪ মনুর মধ্যে সেভেন্থ মনু যিনি আসবেন তার যে একাত্তর চতুর্যুগ থাকবে, তার মধ্যে সেভেন্থ মন্বন্তরে ২৭তম চতুর্যুগের থেকে ২৮তম চতুর্যুগের সন্ধিক্ষণে, সেই সময়তে সে কলিকালটা, যে কলিকালটা আসবে সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। তাহলে এবার বোঝা গেল, গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিবারে আসেন না, গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। তাহলে সে যে সময়তে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে আসেন, ঠিক সেই সময়তেই সেই দ্বাপর যুগ চলে গেলে, তারপরে এখানে, তারপরে এবার সেই কলিযুগে গৌরাঙ্গ আসবেন। বোঝা গেল? যে দ্বাপর যুগে কৃষ্ণ আসবেন সেই দ্বাপর যুগটা চলে যাওয়ার পরেতে, এবার সেই দ্বাপর যুগের পরেতে যে কলিটা আসবে, তাহলে প্রত্যেক দ্বাপর যুগে কৃষ্ণ আসেন না, আর প্রত্যেক কলিযুগে গৌরাঙ্গ আসেন না। এইবারেতে আমাদের সৌভাগ্য ছিল, এই যে মন্বন্তর এখন চলছে বৈবৎসর মন্বন্তর, এই আমাদের সৌভাগ্য ছিল এবার কৃষ্ণ এসে গেছেন আর তারপরেই গৌরাঙ্গ এসছেন। তাহলে কতখানি লাকি এই জগতের লোকগুলো, কিন্তু মূর্খের দলকে বুঝতে পারছেন, ধরতেই পারছে না নিজের লাকটা কি। এইভাবে বর্ণনা করছেন, বর্ণনা করে এবার বলছেন গর্গমুনি ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন, অতীতে কি হয়েছিল ভবিষ্যতে কি হবে। পরপর বলে যাচ্ছেন যে প্রাগয়ম বাসুদেবস্য কশ্চিৎ জাত স্তবাত্মজঃ, তোমার এই ছেলে পূর্বে বাসুদেবের ছেলে হয়েছিল এরকম একটা ইঙ্গিত আমি পাচ্ছি। বাসুদেবে ইতি শ্রীমান অভিজ্ঞ শ্রীমান অভিজ্ঞা শ্রীনাম শ্রীমান অভিজ্ঞা প্রচক্ষতে বলছেন, এই জন্য একে বাসুদেবের ঘরে জন্ম হয়েছিল কোনো সময়, এই জন্য এর নাম বাসুদেব বলা হবে। কিন্তু পুরো ঘটনাটা খুলে বলছেন না, তিনি জানেন সব কিছু। আর বহুনি সন্তি নামানি রূপাণী চ সুতস্বতে, তোমার এই ছেলের বহু নামগুণ আছে, বহু নামগুণ, বহুনি সন্তি নামানি রূপাণী চ সুতস্বতে, আর গুণ ও কর্মানু রূপাণী তানি অহম বেদ নো জানাহা। এই তোমার ছেলের বিভিন্ন রূপ, বহুনি সন্তি নামানি রূপাণী চ সুতস্বতে, তোমার এই ছেলের বিভিন্ন নাম এবং গুণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছিল, সেগুলো আমি জানি, বাকি কেউ জানে না। এর মধ্যে একটা ব্যাখ্যা করা উচিত ছিল আমার, সেটা হচ্ছে এই, অবশ্য পরে সময় আসবে এটা আমি বলতে পারবো, আপনাদের মনে এটা আসতে পারে যে আমরা শাস্ত্রে শুনেছি যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যদি হয়, তাহলে গোকুলেতে পুতনা মায়া, পুতনা কি করে কৃষ্ণের কাছে গেল? এই প্রশ্নটা আপনারা করলেন না, বৃন্দাবনে এলে করতো, এই উত্তরটা আমি দিয়ে থাকি। আর যশোদা মা রোহিণী মা এরা তো সাধারণ কেউ নয়, এরা কেন জানতে পারল না ওটা রাক্ষুসী? এই সব প্রশ্নগুলো আমাদের আসছে, কেন সন্দেহ জাগবে, এটা তো ভগবান বলছেন আপনি। এর উত্তর হলো এই, টিকাকাররা বলছেন যে ভগবানের ভগবানের এই যে মায়া আছে, মায়া একরকম নয়, ভগবানের মায়া একরকম নয়, স্বজন বিমোহিনী মায়া আছে আর বিমুখজন বিমোহিনী মায়া। বোঝা গেল কি বললাম? যেমন শচীনন্দন গৌরহরি বাচ্চা ছেলে, তাকে ডাকাতে এসে তুলে নিয়ে চলে গেল, কিডন্যাপ করে নিয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভুকে। চৈতন্য ভাগবতে আছে, আমিও নিমাই নামক একটা গ্রন্থ বেরিয়েছিল তা 8 বছর আগে, সেটাতে দিয়েছিলাম, ডাকাতে এসে কিডন্যাপ করে নিয়ে গেল, নিয়ে কেউ খুঁজে পাচ্ছে না বাচ্চা কোথায় গেল, হাও হাও করে কাঁদছে সব। সারা দিনের পরে বিকেলবেলা সন্ধ্যেবেলার পরে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেল বাড়ির সামনে, কে বলছে ওই ডাকাত দুটো। কেন, কি হয়েছিল ঘটনা? বলছে ভগবান কি করেছেন, ওই ডাকাত দুটো তাকে নিয়ে গেছে, বললো এ বেটার এই গয়না ভায়নাগুলো সব আমরা চুরি করব। এর গায়ে গয়না আছে, বিভিন্ন তারবালা আছে, বিভিন্ন কমকন, বিভিন্ন রকম গয়নাগাঠি। সেখানে বলছেন সেই বাচ্চাটাকে গয়নাগাটি চুরি করবে বলে এবার তাই তিনি গেলেন, তারা নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে ভগবানের এমনই লীলা, তারা সারাদিন ওই যেখানে গিয়ে তা সব গয়নাগাটিগুলো খুলবে সেই জায়গা আর খুঁজে পায়, সেই জায়গায় যাচ্ছে, সেখানে সেই জায়গা অন্বেষণ করতে করতে সারাদিন অন্বেষণ করে ঘুরে আবার সেই যোগপীঠ মন্দিরে পারে, বলে এই কোথায় এলাম রে বাবা, বলে ওইখানে বাচ্চাটাকে ফেলে দিয়ে পালালো, যেখানে হই হই করছে সবাই, বাচ্চা কোথায় গেল, বাচ্চা কোথায় গেল। এইভাবে ভগবান মোহিত করে দিয়েছেন। তাহলে এই যে যশোদামা রোহিণীমা, এরা যে মায়ার দ্বারা মোহিত হয়েছিল সেটা কখনো এই জড়জগতের যে লোকগুলো মায়ার দ্বারা মোহিত হয় সেই জড়দেব দুর্গাদেবীর মায়া নয়। বোঝা গেল কি বললাম? মহামায়ার মায়া নয়, এটা যোগমায়ার মায়া। বোঝা গেল? যোগমায়া হলো অন্তরঙ্গ শক্তি, আমি ব্যাখ্যা করেছিলাম ভক্তিবিনোদ ঠাকুরের কথা, ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, ভগবানের অন্তরঙ্গা শক্তিই হলো স্বরূপ শক্তি। সেই স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ স্বরূপ শক্তি না থাকলে পারে যার অস্তিত্ব থাকে না, তাকে বলা মায়াশক্তি অর্থাৎ মহামায়া। কথাগুলো বোঝা গেল না, কিছু বাংলাই বললাম অথচ বোঝা গেল না। ভগবানের স্বরূপ শক্তি হলো স্বরূপ শক্তি, কে কত ডবল এম এ করেছে এখানে কিন্তু মানে বলতে পারবে না, পারবে বলতে? ভগবানের পরিষ্কার বাংলা, ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ স্বরূপ শক্তি না থাকলে পারে যার অস্তিত্ব থাকে না, তাকে বলা মায়া শক্তি। কি বুঝলে, কিছু বোঝা গেল, কি ব্যাখ্যা পেল, কেউ বলতে পারবে না। ভগবানের স্বরূপ শক্তি মানে হলো অন্তরঙ্গা শক্তি, যেটি বাস্তব শক্তি, অন্তরে ভগবানের সব নিজের ধামেতে থাকে। এই ভগবানের স্বরূপ শক্তির বাইরে একটা শক্তি আছে বলে মনে হয়, সেটাকে বলে মায়া শক্তি। কীরকম বলছে, সেটা বাস্তব স্বরূপ শক্তি যেটা আছে গোলকে, সেটাকে সরিয়ে নিলে পরে এটা থাকবে না। বোঝা গেল কি বললাম? একটা পরিষ্কার উদাহরণ, একটা ব্যক্তিকে একটা লাইটের সম্মুখে দাঁড় করে তার পেছনে একটা শ্যাডো পড়ে, ছায়া, এই ব্যক্তিকে সরিয়ে নিলে পরে তখন ছায়াটা থাকবে কি? বোঝা গেল তো? হ্যাঁ, ভগবান কা স্বরূপ শক্তি হ্যাঁ শক্তি, ভগবান কা স্বরূপ শক্তি কা বাহার জো শক্তি হ্যায় বলকর মহসুস হতা হ্যাঁ, স্বরূপ শক্তি নেই রহনে সে জিস শক্তি কা কোই এক্সিস্টেন্স নেই হ্যায় অস্তিত্ব নেই হ্যায় উসকা নাম হ্যায় মায়া শক্তি। ভগবানের স্বরূপ শক্তিকে সরিয়ে নিলে পরে এই শক্তিটা থাকে না। তাহলে মানে এই দাঁড়ালো, ভগবানের গোলকে যে স্বরূপ শক্তি আছে তার যে ছায়াটা, তার যে ছায়াটা শ্যাডো এই জগতে পড়েছে, সেই ছায়াটা দুর্গা শক্তি, যেটা মহামায়া শক্তি সেটা বলা আছে। সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি ইত্যাদি কথা আছে। প্রচন্ড কষ্ট হচ্ছে বলছেন। এইভাবে দেখা যায় ভগবানের স্বরূপ শক্তিকে যদি সরিয়ে নেওয়া হয় তা এই জগতে যত ছায়া পড়েছে সব ব্যানিশ হয়ে যায়। ভগবানের যে ছায়া পড়েছে, ভগবানের যে মায়াশক্তি, এই মায়াশক্তির বিকার এই জগৎ, মায়াশক্তির জগৎ, মায়াশক্তির যে বিকার, এই যতগুলো দেহ আছে সব মায়াশক্তির বিকার, কিন্তু ভেতরে যে আত্মাটা আছে সেটা নয়। কিন্তু বোঝা গেল না কি বললাম? ভগবানের মায়াশক্তির বিকার যত দেখা যাচ্ছে, যত রূপগুণ সব মায়াশক্তির বিকার, ডিফর্মেশন। আমাদের শিক্ষিত সমাজে বলতে হয় এই যে এই জগৎটা, এই যে মেটেরিয়াল জগৎটা, এই মেটেরিয়াল জগৎটা এটা হচ্ছে পারভার্টেড রিফ্লেকশন অফ দ্যাট ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন। বোঝা গেল? এখানে যে স্ত্রী পুরুষের ভালোবাসা একটা ঘৃণার ব্যাপার, থুক্কার, কিন্তু এই ভালোবাসাটা আবার উল্টে যদি চলে যায় গোলকে সেটা ভালো হয়ে যাবে। বলে কী করে হয় বাবা, আপনার তো কথাগুলো বুঝতে পারছি না। এই এক্ষুনি যে মানেটা বললাম, বুদ্ধিমান হলে বুঝে নেবে, মানে এই জগৎটা হলো ওই জগতের বিকৃত প্রতিফলন, উল্টো প্রতিফলন। বোঝা গেল না কি বললাম? যেমন আয়নার সামনে দাঁড়ালে আমার বাঁ হাতটাকে ডান হাত বলে মনে হবে, হবে তো? বাম চক্ষুটা ডান চোখ উল্টো হয়ে গেছে। যেটা এই জগতে যত ঘৃণার বিষয় সেটা ওখানে তত এক্সেলেন্ট। বোঝা গেল না আমার কথাটা? এখনও অবজেক্টিভ টাইপ যদি কোশ্চেন আসে ব্যাঙ্কিং এক্সামে তখন তো ফেল মেরে যাবে, বুঝতে পারছে না কেউ। খুব সোজা জিনিস, যদি আমি বলে থাকি ওই জগতের উল্টো প্রতিফলন এখানে, তাহলে এটা তো সঙ্গে সঙ্গে সঙ্গে বোঝা যাবে, যেটা এখানে যেখানে এখানে সবচেয়ে খারাপ সেটা ওখানে সবচেয়ে ভালো, উল্টো তো বললাম। বোঝা গেল না? ওখানে যেটা সবচেয়ে ভালো এখানে সেটা, এখানে যেটা সবচেয়ে ঘৃণা স্ত্রী পুরুষের ভালোবাসা, ওখানে তো পুরুষ আর দ্বিতীয় নেই, কৃষ্ণই একমাত্র, কৃষ্ণকে পরম পুরুষ বলা হয়। আর যেসব পুরুষ আছে বলে সব কৃষ্ণের এক্সপ্যানশন, অন্য কিছু নয়। তাহলে সেখানে দেখা গেল যে পরম পুরুষ কৃষ্ণই একমাত্র, ভোক্তা আর কেউ নেই। এই জগতে ভোক্তা বহু আছে, এসব কথা আমি যখন রাসক্রীড়া সম্বন্ধে দুই চার কথা বলব তখন তুলব, এখন বেশি কথা বলবো না। তাহলে মায়াশক্তির দ্বারা মোহিত হয়ে যশোদা মা এবং রোহিণী মা কোনো কথা বলতে পারেন নাই। বোঝা গেল কি বললাম? কোন মায়া সেটা, কোন মায়া, কোন মায়া সেটা? স্বজন উন্মুখিনী মায়া, স্বজন বিমোহিনী মায়া, সজ্জন বিমোহিনী, অর্থাৎ নিজজনকে মোহিত করে দেবো লীলাটাকে পুষ্টির জন্য। বোঝা গেল কি বললাম? স্বজন মানে নিজজন, নিজের পরিকর, মা বাবা যাদের আছে সবাইকে, এটাকে বলে স্বজন বিমোহিনী মায়া। আর পুতনা সত্যি সত্যি রাক্ষুসী, পুতনা কেন গোপালের সামনে আসতে পারলো? আপনারা তো বলেন যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এখানে উত্তর হলো গোপাল ইচ্ছে করে তাকে প্রশ্রয় দিয়েছিলেন, সে তো রাক্ষুসী, সে যদি না আসে তাহলে ওই ধরনের লীলাটা হবে না। কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের অপ্রাকৃত শরীর এই জগৎ প্রপঞ্চে কখনোই আসতে পারে না, কিন্তু কেন আসে? ভগবানের ইচ্ছায়, ভগবান নিজের ইচ্ছায়। ভগবানের অপ্রাকৃত শরীর এ প্রপঞ্চে, জগৎ প্রপঞ্চে কখনোই অবতীর্ণ হওয়া সম্ভব নয়, কিন্তু ভগবান ইচ্ছে করে অবতীর্ণ হন, সেটা মায়াকে, যোগ মায়াকে আশ্রয় করে অবতীর্ণ হন, এ কথা শাস্ত্রে বলা আছে। তাহলে আমরা দেখলাম এইভাবে সমাধান হলো। তাহলে এখন নাম যখন দেয়া হলো, নামকরণের পর আমরা দেখলাম সেই সেখানে এখনও গর্গমুনি বলে যাচ্ছেন, বলছেন জয় এতস্মিন মহাভাগা প্রীতিম করবন্তী মানবাহা নারয়ো অভিভবন্তী এতানো বিষ্ণু পাক্ষা নিবাসুরাহা। বলছেন যে সকল মানবগণ এই মহাভাগ্যবান তোমার এই পুত্রকে প্রীতি করবে, শত্রুগণ তাকে পরাভূত করতে পারবে না। অসুরগণ যেমন বিষ্ণু পক্ষাশ্রিত জনগণকে পরাভূত করতে পারে না, সেরকম তোমার এই ছেলেই হলো, অর্থাৎ পক্ষান্তরে বলতে যে এই ছেলেই তোমার হলো পরাৎপর অখিলেশ্বর। তসমান নন্দাত্মজ অয়ম তে নারায়ণ সমম গুণই। বলছেন তসমাদ নন্দাত্মজ অয়ম তে নারায়ণ সম গুণই। বলছেন নারায়ণ সমঙ্গুণই, নারায়ণের সমানই হচ্ছে এর গুণ, মানে নারায়ণ থেকে অভিন্ন বলতে চাইছেন এরকম, অর্থাৎ ভগবানই এসছেন এটা বোঝা গেল। শ্রিয়া কীর্তানুভাবেন, শ্রিয়া কীর্তি, শ্রিয়া কীর্তানুভাবেন আর গোপায়স্য সমাহিতা, একে খুব যত্ন করে পালন করো, একে যেন বাইরের লোকরা সেরকম এর ওপর কোনো কিছু না করতে পারে, এইভাবে ধীরে ধীরে বালককে গোপনভাবে পালন করার কথা বলা হলো। এখানে বলা হচ্ছে যে কথাটা আমি দু তিন দিন আগে তুলেছিলাম, কেউ যদি বলে থাকেন বলরামের, বলরাম হচ্ছে কৃষ্ণের থেকে এক বছরের বড়, আমি বলেছিলাম সেটা নয়, কেন ভাগবতে প্রমাণ বলছেন, ভাগবতে বলছেন প্রমাণ কৃষ্ণ এবং বলরাম একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে। তাই যারা একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে কি করে হয়? যে ব্যক্তিটাকে বলা হয়েছে, গর্গমুনি বলছেন তার প্রচণ্ড বলশালী, আর যে ব্যক্তিটা এক বছর আগে হয়েছে, তে তো স্বাভাবিকভাবে এখন যদি ছোটো বাচ্চাটা যখন হামাগুড়ি দেবে তখন ওই বাচ্চাটা চলার কথা, মিলছে না হিসাব। এখন ভাগবতে বলছেন কালেন অল্প, বলছেন কালেন অল্পেন রাজর্ষে রামহ কৃষ্ণস্য গোকুলে অঘৃষ্ট জানুভি, বলছেন পদ্ভি, বলছেন পদ্ভীর পিচক্রমতুর রঞ্জসা, অত্যন্ত আনন্দ বিধান করিয়ে দিয়ে লোকের এ হামাগুড়ি দিয়ে বিভিন্ন জানু চক্রমণ যেটাকে বলে, অর্থাৎ এরকমভাবে কোমর ঘিসে ঘিসে চলছেন বাচ্চা। তাহলে এইখানে এবার তাদের লীলাটার সমান লীলা, কৃষ্ণ বলরাম কী কী করছেন সেটা বলা হচ্ছে, এবং তাদের এই সব বিলাস দেখে আর সেখানকার নন্দব্রজের কাউর আনন্দের কোনো সীমা নেই, আনন্দে ভেসে যাচ্ছেন। বলে এই কী বাচ্চা, বাচ্চা তো অনেক হয়। যে এই দুই বাচ্চা যেন গোকুলকে একেবারে আনন্দে যেন ডুবিয়ে রেখেছেন, যার জন্য আমরা যখন কার্তিক মাসে বলি ইতিদিক সলীলা ভীরানন্দ কুণ্ডে সঘোষ নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম ইত্যাদি কথা আমরা বলি, কিসে বলি? দামোদরষ্টকমে। এখানে ঠিক তাই, নিজের লীলা দ্বারা পুরো আনন্দে একে একেবারে পুরো ব্রজভূমিকে নাচিয়ে দিচ্ছেন এই দুটো বাচ্চা। কখনো গোয়ালে চলে যাচ্ছেন গোমাতার কাছে, ওখানে ওখানে গিয়ে চলে যাচ্ছেন, কখনো হিংস্র হ্যাঁ কোনো পশুকে ধরতে যাচ্ছেন। মা যশোদা মা এবং নন্দ, যশোদা মা এবং রোহিণী মা কিছুতেই সামলাতে পারছেন না, এত চঞ্চল বাচ্চা। বলছেন কৃষ্ণস্থ গোপ্য রুচিরম বিক্ষ কৌমার চাপলম শৃণ্য ত্যাগ কিল কিল তন মাতু রীতি হচু সমাগতা। বলছেন গোপিকাগণ সেই দুটো বাচ্চার কৌমার বয়সে লীলাতে একবারে অতিষ্ঠ হয়ে পড়ত এবং মায়ের কাছে এসে বলতো, যশোদা তোর ছেলে এরকম ধরনের এরকম অবস্থা করছে জানিস, বলে খালি নালিশ করত। যদ্যপি হৃদয়তে আনন্দ, সেই যেরকম বদমাইশি করত গোপিকারা ভালো লাগতো, তথাপি যশোদা মায়ের কাছে এসে নালিশ করত। আর সেখানে কি করতেন? বলছেন বৎসান মুঞ্চন কচিত অসময়ে ক্রোশ সংজ্ঞাত হাস স্তেয়ম, বলছেন স্তেয়ম, বলছেন স্বাত ব্যত্যথ দধিপয়হ কল্পিত স্তেন স্তেয় যোগই। বলছেন কখনো কখনো কী করতে, বা গৃহস্থের বাড়িতে অসময়েতে বাছুরগুলোকে ছেড়ে দিত। অসময়ে মানে বাছুরগুলোকে ছাড়ানো হয় যখন দুধ দোয়ানো হবে তার আগে। আর গোপাল গিয়ে কী করতো, বাছুরগুলোকে ছেড়ে দিত, যা যা যা মায়ের দুধ খা, আর সব ছেড়ে দিত, ওরা ল্যাস তুলে দৌড়াতো, আর গৃহস্থগুলো রেগে যেত, এই সময় কে ছাড়লো বাছুরটাকে, এই খিলখিল করে হাসতো দূরে দাঁড়িয়ে। এবারে বলছেন বৎসানো মুঞ্ছন কচিত অসময়ে ক্রোশ সঞ্জাত হাসহ, মানে ওদেরকে রাগিয়ে দিয়ে আর এ হাসতো। আর কখনো কখনো চুরি করত, বিভিন্ন বিভিন্ন গোপালের একটা ফুল টিম ছিল, গোপালের ট্রুপস ছিল ফুল, গোপালের গোকুলে চুরির একটা টিম ছিল, ফুল চুরি করার টিম, ও ট্রেনিং দেওয়া আছে সব, কে কখন কোন বাড়িতে চুরি করবে সব বলা থাকতো। ওই সময় গোপী ওখানে যাবে, ওই সময় গোপী ঘুটে দিতে যাবে, গোবর পরিষ্কার করে ওই সময় আমরা চুরি করব, ওদের সব প্ল্যান প্রোগ্রাম ছিল, ফুল গোপালের একটা টিম ছিল, সেই টিম নিয়ে গোপাল খালি চুরি করে বেড়াতো, এর বাড়ি ওর বাড়ি ওর, কেউ ধরতে আর পারে না, ধরতে পারবে কি করে, চালু প্রচণ্ড। তা যশোদা মায়ের কাছে এসে বলে, দেখ তোর ছেলে এরকম চুরি করে। যশোদা বলে, কী করে সম্ভব, এইটুকু আমার কচি বাচ্চা এই চুরি করে তুই বলিস, আমার তো বিশ্বাস হয় না, কী করে চুরি করবে, আর ঘরেই বা কী কম আছে যে চুরি করবে বলিস তোরা, এরমভাবে কথোপকথন হয়। কিন্তু কী হয়, এইভাবে বাচ্চা প্রচণ্ড বদমাইশি করে, কখনো কখনো মাখনগুলো ঘর থেকে বার করে কী হলে বাঁদরগুলোকে বিলিয়ে দেয়, বাঁদরগুলো মাখন গাচ্ছে উৎসবের সঙ্গে, আরে মাখন। বলছেন মার্কানো, বলছেন মার্কানো ভক্ষানো বিভজ্যতি সচেত না আত্মি ভাণ্ডম ভিনত্তি, আর দ্রব্যা, বলছেন দ্রব্যা লাভে স্বগৃহ কুপিত জাতি উপক্রোশ উপক্রোশত কানো, অর্থাৎ বাঁদরকে দে, বাঁদরদেরকে দান করে দিত, এই মাখন নিয়ে বিলিয়ে দিত, আর যদি কিছু না পেত তাহলে সেখানে খালি ভাঁড় ফাঁড় থাকলে সেটাকে ভেঙে দিয়ে চলে আসতো। এত বড় বড় দামি দামি সব ভাণ্ড যেখানে মাখন তোলা হয় রাখা হয়। আর যদি কোনো বস্তু সেই ঘরে না পায় তাহলে সেখানে কী করলে এই সব ভাণ্ডগুলো ভেঙে দিয়ে আসবে, ঘরে যা ভাঙচুর করে আসবে, ফুল ট্রুপস একেবারে অত্যাচার করে আসবে। আর তাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে, প্রথম কথা তো ভাঙচুর করে এলো ঘরে, যা যা ছিল বড় যে যে জিনিসগুলো ছিল মাটির কলসি বলে সব ভেঙে এলো। তারপরেতে সেখানে যদি কোনো কচি বাচ্চা থাকে সেটাকে কী করবে, কালের মধ্যে জোর করে খিমচি দিয়ে, ও ঘুমোচ্ছিল আ করে চেতির সঙ্গে গোপাল দৌড় এখানে দৌড়াবে, ও মাগুলো সব ছুটে আসলো, বাচ্চাগুলোর কী হয়েছে, এই যে দেখ এরকম অবস্থা, এরকম ব্যাপার। কোনো ব্যক্তির কি হলো, ঘরের মধ্যে তারা রয়েছেন, ঘরের মধ্যে রয়েছে, এখন ঘরে বেরোয়নি, তাকে কি করতো, তারা এখনও ঘর থেকে বেরোয়নি, সকালে গিয়ে করলো তাদের ঘরে ছিকলটাকে লাগিয়ে দিয়ে চলে এলো। এখন ছিকল লাগানো তো তারা লঘু সংখ্যায় যাবে, ওরে দরজা খোল, দরজা খোল, আমার দরজা খোল, কে বন্ধ করলো, আর গোপাল পালিয়ে গেল ব্যাস। তারা লঘু সংখ্যা গুরু সংখ্যা বেরোবে, ও ছিকল লাগিয়ে পালালো পুরো, ব্যাস এরকম ব্যাপার। আর যদি কোনো গোপী দূর থেকে দেখতে বললো চুরি করেছে, এ চুরি করলি কেন, হ্যাঁ দেখবি, দেখবি কি করবো, ও তখন কোমরে হাত দিয়ে বললো দেখবি কি করবো, ওকে উল্টে বলবে, গোপীকে উল্টে ধমকাবে। গোপী যদি বলে দেখবি ধরবো, ও তখন ও উল্টো ওকে ধরবে, দেখবি কি করবো, এরকম উল্টো ধমকাবে। এইভাবে কোনো কোনো সময় গোপিকারা তাকে ধরেও ফেলতো, আর ধরে ফেলে বলতো নাচ নাচ, এখন নাহলে লাড্ডু দেবো না, নাচ। আর তখন লাড্ডুর লোভে নাচতে আরম্ভ করতো, ঘুরে ঘুরে সে নাচ দেখে আর হাসি কি, হ্যাঁ যে করে মাথায় গোপীদের মতো ঘোমটা দিয়ে সে নাচতে আরম্ভ করলো, এরকম ব্যাপার। একদিন প্রভাবতী এসে, তা প্রভাবতী হচ্ছে তার ভাজ হয়, অর্থাৎ বাঙালিরা ভাজ বলে, অর্থাৎ নন্দবাবার ভাইয়ের বউ, অর্থাৎ কৃষ্ণের কাকিমা হয়। এখন সে এসে একদিন নালিশ করছে যশোদাকে, যশোদা তো ছেলের, যশোদা তো ছেলেটাকে বড় শাসন কর, এখন অত্যন্ত বাচ্চা বয়স, পরে কিন্তু অভ্যাস খারাপ হয়ে যাবে, ও কিন্তু চুরি করছে, কি বলিস তোরা চুরি করছে, কোনো দিন একটু হাতে নাতে ধরে দিস তো, মুখে খালি করে চুরি করে আমার এই ছোটো বাচ্চাটাকে বদনাম হয়, দে ঘরে আমার কী অভাব আছে চুরি করবে তোদের ঘরে, একদিন ধরে দেখাস, বলে ঠিক আছে একদিন ধরে তোকে দেবো, তখন বুঝবি, বলে ঠিক আছে ধরে দিস, আগে মুখে বলবি না। অ্যান্ড রোজ রোজ চুরি করে, একদিন তো গোপালকে ধরতেই পারবে। একদিন চুরি করছে, চুরি করতে গিয়ে সব সব বালকগুলো পালিয়ে গেছে, গোপালের বন্ধুগুলো সব পালিয়ে গেছে, আর গোপাল পালাতে পারেনি, ওকে হাতে নাতে একবার এম ধরে ফেলেছে, ও ঝাঁপ দিয়ে পালাতেই যাবে, প্রভাবতী ধরে ফেলেছে, বলে এবার আজকে তোকে ধরেছি, যশোদা তো তোর মা তো আমার কথা বিশ্বাস করে না, আজকে তোকে এবার দেবী চল। এবার বলে কি করলেন, তাকে ধরে নিয়ে বললেন, না ও আমায় ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না, তোমাকে তোমার পায়ে পড়ি, তোকে আর পায়ে পড়ি, তুই চল আগে, তোর মা আমাকে মিথ্যাবাদী বলে, আগে তার কাছে নিয়ে যাই, বলে হাত ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে এবার ব্রজের নিয়ম হলো, নব যারা রাস্তায় চলবে তার ঘোমটা টেনে চলবে, কেন বড় বুড়ো লোক সব জ্যেষ্ঠ আসে, নিয়ম হলো সবসময় ঘোমটা টেনে চলবে, ঘোমটা টেনে বাচ্চাটাকে এরম ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যেতে যেতে যশোদার বাড়ির সামনে এসে চিৎকার, যশোদা কোথায় গেলি তুই, যশোদা এই দেখ ছেলেটাকে ধরে নিয়ে এসছি, অনেকক্ষণ চিৎকার করছে। যশোদা গৃহকর্ম থেকে বেরিয়ে এসছে, কী বলছিস, বলছে তোর ছেলেকে ধরে নিয়েছি, দেখ আজকে হাতে নাতে ধরেছি, এতদিন তো বিশ্বাস করিসনি, এই দেখ তোর ছেলে, ঘোমটাটাকে সরাতে পারছে না, কেন তো ওখানে জ্যেষ্ঠ থাকে, নন্দবাবা থাকে, বিভিন্ন লোক থাকতে পারে, ওই জন্য বধূ কখনো লজ্জাহী না, বা এখনকার দিনে যেরকম নিয়ম ছিল না। যশোদামা চিৎকার করে বলছে, ওরে কাকে ধরে নিয়েছিস, দেখ ভালো করে, তোর ছেলে না আমার ছেলে, কাকে ধরে নিয়েছি দেখ, ঘোমটাটাকে সরিয়ে দিকে, এরই তো আমার ছেলে, আমার ছেলে হলো কী করে, এই তো গোপালকে নিয়ে এসেছিলাম, তারপর নিয়ে নিজের ছেলেকে নিয়ে মাঝ রাস্তায় এসছে, তখন বলছে গোপী আজকে তোর ছেলের রূপ ধরেছি, কালকে যদি আমাকে ধরে নিয়ে যাস তাহলে তোর স্বামীর রূপ ধরবো, তোর লজ্জায় মরে যাবি তুই, আজকে তো তুই ধরেছিস, আজকে তোর ছেলের রূপ ধরেছি, আজকে তোর লজ্জা অত কিছু হয়নি, কালকে যদি তুই আমাকে ধরে নিয়ে যাস তাহলে তোর স্বামীর রূপ ধরবো, তখন তুই লজ্জায় মরে যাবি, উড়ে ছাড় রে বাচ্চা রে, যা যা দূর হ দূর হ। এইরকমভাবে পুরো ব্রজেতে সমস্ত ব্রজবাসী কিন্তু আনন্দে আটখানা, মনে হচ্ছে যেন নালিশ করতে আসছে। তাদের নালিশ করতে আসার উদ্দেশ্য এই, প্রথম কথা হলো গোপালের আরও মজা দেখবে, তাদের ইচ্ছাই হলো, তাদের মনের ইচ্ছাটাকে গোপাল পূর্ণ করেছেন, তাদের প্রত্যেকের ইচ্ছা ছিল আমাদের ঘরে যদি গোপাল খেত, আমাদের ঘরে যদি থাকতো, এদের প্রত্যেকের গোপিকাগণের এই ইচ্ছাগুলোকে ব্যতিরেকভাবে প্রমাণ করবে, মানে মনে হচ্ছে যেন চুরি করছে, আসলে তা নয়, গোপিকাগণের সবার ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে তিনি পূর্ণ করেছেন এইভাবে চুরি লীলা করে। আর বাস্তবিক পক্ষে যদি কেউ চোর তাকে বলা হতো, এই চোর বেটা কোথাকার খালি চুরি করে বেড়ায়, তখন গোপাল উল্টো বলতো, এই তুই তো চোর, আমি চোর না তুই চোর? গোপালকে যদি বলা হতো এই চোর বেটা চুরি করে বেড়ায়, তাহলে আমি চোর না তুই চোর? কে চোর? তুই চোর। আর সত্যি হিসাব মতো দেখলে পরে আমরাই কিন্তু চোর। এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তো গোপালে, যা কিছু খাচ্ছে সব চুরি করে খাচ্ছে সব লুটে পুটে। তাহলে ঠিকই বল, হিসাব মতো ঠিকই বলছে, মনে হচ্ছে যেন মিথ্যে বলছে, তা নয়। এইভাবে গোপাল কি করছেন, বিস্তর লীলা করছেন। আর এখানে শাস্ত্রকাররা বলছেন, রাজা বলছেন, কি আনন্দের বিষয়, কি আনন্দের বিষয়। সে রাজোবাচ, নন্দ কিমকরত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা পপৌ যস্যাস্তনম হরি। বলছেন নন্দবাবা কি এমন করেছিল যে পরাৎপর অখিলেশ্বর পরব্রহ্ম তার বারান্দাতে খেলে বেড়াচ্ছে, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণ নন্দবাবার বারান্দাতে খেলে বেড়াচ্ছে, কি ভাগ্য করেছিল নন্দবাবা। আর যশোদামাই বা কি এমন করেছিল যাতে তার স্তনপান করছেন এই পরাৎপর অখিলেশ্বর হরি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বালগোপাল খাচ্ছেন, ব্যাপারটা কি? এ কথার উত্তর আমি আগে বলেছিলাম, সেটা কি? বলছেন নন্দবাবা এবং যশোদামা এরা ছিল ধরা এবং দ্রোণ, ধরা এবং দ্রোণ এরা দুই দম্পতি তপস্যা করেছিল এরকমভাবে পাহাড়ি জঙ্গলে। তপস্যা করার ফলেতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছিলেন আর তাদেরকে তাদের পুত্রত্ব স্বীকার করেছিলেন। আমার মতো পুত্রত্ব হয় না, তবে আমি আসব, এইভাবে বলে এখন সেই যে তা ভগবান কথা দিয়েছিলেন সেটি রেখেছেন। আর আমরা আগেই বলেছি এসব কথা। আর একবার এখানে নবস্কন্দ বলছেন যে নবম অধ্যায় বলছেন, শ্রী সুকবাচ, একদা গৃহদাসীসু যশোদা নন্দ গোহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। এখানে প্রসঙ্গ আসছে দামোদরের লীলা, অর্থাৎ দামবন্ধন কী করে মা তাকে কোমরে বেঁধে উলুখলের সঙ্গে শাস্তি দিয়েছিলেন, সেই প্রসঙ্গটা আসছেন। একদা গৃহদাসীগণকে বিভিন্ন কাজেতে নিমজ্জিত করে কাজে লাগিয়ে দিয়ে যশোদা নন্দগোহিনী নন্দ মহারাজের গৃহিণী কর্মান্তর নিযুক্ত আসু তাদেরকে অন্য কর্মে নিযুক্ত করে নির্মমন্ত স্বয়ং দধি তিনি নিজে দধি মন্থন করতে বসেছেন। যশোদা মা নিজে দধি মন্থন করতে ভালোবাসতেন, বিশেষ করে গোপাল যে দধিগুলো খাবে, দধি মন্থন করে মাখন উঠবে, সেগুলো মন্থন করার কায়দা আছে এবং কোন কোন গরুর কোন কোন গোমাতার যে মাখন সেটা গোপালের সবচেয়ে বেশি পছন্দ সেগুলো যশোদা মা জানতেন। গোমাতাগুলোর প্রত্যেকের নাম ছিল, প্রত্যেকের নাম ছিল, সেই নাম ধরে ধরে গোপাল ডাকতেন। আমি সে প্রসঙ্গ পরে আসব। বলছেন এই যে শ্যামলী ধবলি পদ্মিনী বিভিন্ন নাম আছে, বিভিন্ন নাম আছে, সেই নামের গোমাতা যারা আছেন, বাছা বাছা কিছু গোমাতা আছেন যাদের গোমাতায় পদ্মগন্ধ, অর্থাৎ দুধ দুধ যখন ধুয়ে নিয়ে আসে ওখানে পদ্মের মতো গন্ধ বেরোয়, সেই দুধ অ্যাকচুয়ালি কৃষ্ণ সবচেয়ে বেশি পছন্দ করেন। সেই জন্য যশোদা মা কী করেন, সেই যে মাখন তুলবেন সেই মাখন তোলার জন্য তিনি নিজে কাজ করেন, অর্থাৎ দই পেতে দিয়েছেন পরের দিন সেই মাখন তোলার জন্য তিনি নিজে মাখন তোলার জন্য ব্যস্ত হন, কাজে লেগে যান। আর সেখানে করতে করতে মাখন যখন যখন দধি মন্থন করছেন তখন জানি জানি হো গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তানি অগায়ত। বলছেন যখন দধি মন্থন করছিলেন বালগোপালের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম লীলা কথা তার স্মৃতিপটে আসছে আনন্দের সঙ্গে, তে সেইগুলো গাইছেন, সেইগুলো গাইছেন এবং তিনি দধি মন্থন করছেন। দধি মন্থন করতে করতে এরকম গান করছেন আর তিনি দধি মন্থন করছেন। বালগোপালের বিভিন্ন চরিত্র। আর যখন গোপাল পালকিতে শুয়ে থাকেন, মানে এই যে পালনা যেটাকে বলে ঝুলন, ওর মধ্যে গোপালকে শুয়ে রাখা হয় ছোট বয়স থেকে, এটা যশোদা মা ওই পাল্লার মধ্যে শুয়ে রাখেন গোপালকে, আর একটু করে টানেন, আর টানলে একটু নড়ে এর ঝোলে, তাতে গোপালের খুব আনন্দ হয়। আর যশোদা মা ওরকম গান করতেন সুন্দর, বুঝেতে এরকম আছে, মেরো লালা ঝুলে পালনা নেক হলে ঝোকা দিজো, মেরো লালা ঝুলে পালনা নেক হলে ঝোকা দিজো, এরকমভাবে বুঝেতে গান করা হয়। তাকে আমরা টানবে আর গোপালের আম দুলবে আর আরামে শুয়ে থাকবে। এখানে এখন বর্ণনা কোথায় আছে বলছেন যে, জানি জানি হো গীতানি তৎবাল চরিতানি ছ, ছোটোবেলাকার সমস্ত লীলাগুলো, তা ছোটো তো এখনও ছোট আছেন, যত লীলা তুমি করে বেড়াচ্ছেন দিনে রাতে সেই সব লীলাগুলোর কথা খালি স্মরণে আসছে, আর আনন্দে তিনি দৈধী মন্থন করতে করতে ওই লীলা স্মরণ করছেন। আর যশোদা মায়ের গায়ের রং বলা আছে অন্য স্থানেতে, এখানে নেই, শ্যামবর্ণা ছিলেন, ফর্সা নয়, যশোদা মা শ্যামবর্ণা ছিলেন, আর একটু শরীরটা একটু ভারী কি ছিল, রোগা ছিলেন না, বিভিন্ন রকম বর্ণনা আছে। আর খৌমম বাসহ পৃথু কর্তি তটে বিভ্রতি সূত্রনাধ্যম পুত্র স্নেহ স্নুত কুচ যুগম জাত কম্পঞ্চ শুভ্র, আর রজ্জাকর্ষ শ্রম ভুজ চলত কঙ্কনৌক কুণ্ডলে চ সৈন্যম বক্তম কবর বিগলত মালতি নির্মমান্থ। যখন দধিমন্থন করছেন তখন সুখদেব গোস্বামী একটা ছবি তুলে ধরেছেন, সুন্দর ছবি, যে ছবিটাকে কোনো ভাষার দ্বারা বর্ণনা করা যায় না। যারা সেই লীলাতে প্রবিষ্ট হয়েছেন তারা ছাড়া জড়জগতের কোনো ব্যক্তি অনুভব করতে পারবেন না। অত্যন্ত সূক্ষ্ম পশমি কাপড় খৌমন বাসম, খৌমন বাসহা পৃথুকতিচতে, বা যে এরকমভাবে তিনি খুব সুন্দর শৌখিন কাপড় পরেছেন, আর তাতে কি হয়েছে বিভিন্ন রকম গয়নাগাটি আছে তার মধ্যে, আর তার মধ্যে কি হয়েছে এই যে গয়নাগাটিগুলো তিনি যখন এরকমভাবে টানছেন, আর তার খোঁপায় রয়েছে মালতী ফুলের মালা, এই মালতী ফুলের মালা, আর গায়ে আস্তে আস্তে ঘাম হচ্ছে, এরকম চালাচ্ছেন সিন্যবাক্তম, আর কবরি বলছেন কবরি বিগলত মালতী নির্মমন্থ। আর যখন তিনি মন্থন করছেন একটা একটা করে খোঁপা থেকে মালতী ফুলের মালা ফুলগুলো খসে খসে পড়ছে, অপূর্ব। আর রজ্জু রজ্জু টানবার জন্য আকর্ষণের জন্য কুণ্ডলটা তার কানের কুণ্ডল দুলছে, এরমান দুলছে, আর কুচো যুগ সেটাও দুলছে সুন্দরভাবে। আর সেখানে গোপালের স্নেহতে দুধ উতলে পড়ছে, নিজের স্তন থেকে দুধ বেরে দুধ একেবারে উতলে, এরকম অবস্থা। এরকম অবস্থায় হঠাৎ কি হলো গোপাল, এবারে গোপালের ঘুম ভেঙে গেছে, এটা খুব ভোরের কথা বলছি, অরুণোদয়ের সময়, সেই সময় হঠাৎ কি হলো এইসব আওয়াজে গোপালের ঘুম ভেঙে গেল। সে রয়েছে কোথায় ওই পাল্লার মধ্যে যেখানে শুয়ে থাকেন গোপাল, ছোট্ট গোপাল, ত্বাম স্তন বলছেন, ত্বাম স্তন কাম আস্বাদ্য মতনন্তিম জননীম হরি গৃহীত্বা দধি মন্থনম ন্যাসেধত প্রতিমা বহন। সর্জা গোপাল কি করলেন, গোপাল সেখান থেকে পালনা থেকে নেবে এলেন, কাউকে কিছু না আসে স্মার্টলি একেবারে মায়ের কাছে চলে গেলেন, কোনো কথা নেই বাতি নেই, মায়ের সম্মুখে দাঁড়িয়ে কোনো কথা নেই, টুক করে এই যে মন্থন করছে দ্বন্দ্বটা গেলাম ধরে দাঁড়িয়ে ফেললাম মায়ের দিকে তাকিয়ে, ওরে বাবা, সোজা মন্থনটা দণ্ডিটাকে ধরে ফেলল, ধরে আমরা তাকিয়ে রইল মায়ের দিকে, মানে কত একেবারে বিশাল গম্ভীর ব্যক্তি। মা তখন দেখে আর কি করে, দধি মন্থন বন্ধ করতে বলছে, সঙ্গে সঙ্গে গোপালকে ওইটা নিয়ে গোপালকে কোলে নিল, কোলে নিয়ে কি করলেন, তম অঙ্কম আরুড় মাপাইয়ত স্তনম স্নেহ স্নুতম সস্মিতমিক্ষিতম মুখম, তারে মুচকি মুচকি হাসি গোপালের, এই দুধ পান করেছেন, স্তনের দুধ পান করাচ্ছেন, আর একটু একটু করে মাথাটাকে নাড়ছেন, চুলটাকে নাড়ছেন, আদর করছেন, কি সুন্দরভাবে। এইভাবে তিনি কি করছেন, হঠাৎ দেখলেন যে উনুনেতে চুলা অর্থাৎ উনুনেতে যে দুধ চড়িয়ে এসেছিলেন, যে দুধ দিয়ে তিনি দই পাতবেন আর সেই দই থেকে মাখন করবেন পরের দিন, এটা হচ্ছে অত্যন্ত ভালো ভালো গৌমাতা যে আছে, মানে ভালো সবাই ভালো, তার মধ্যে বিশেষ নাম করা গো আছে শ্যামলী ধবলী, হ্যাঁ এই সব নাম আছে, সেই সব আটজন না করজন গোমাতা ছিল বিশেষ গোমাতা, তার দুধটাই গোপাল খেতেন বেশি, এমনি তো সব গোমাতারই এইটা বেশি পছন্দ করতেন। যাই এখানে বলছেন যে গোপাল দুধ পান করছেন কিন্তু গোপালের এখনও তৃপ্তি হয় নাই, এখনও দুধ পান করে যাচ্ছেন, দুধ পান আরও করবেন। হঠাৎ যশোদামা যখন দেখছেন যে উনুনেতে আমার দুধ উতলে যাচ্ছে, যে প্রসঙ্গটা কাল বলছিলাম আমি বোধ হয়, সঙ্গে সঙ্গে কি হলো, যশোদামা বাচ্চাকে স্তন থেকে নাবিয়ে রেখে মাটিতে ছুটে গেলেন ওই উনুন থেকে দইটাকে দুধটাকে নামাবার জন্য, শিগগিরই যেন উনুনের মধ্যে না পড়ে যায়। সেই সময় গোপাল কি করলো, বলছেন গোপালের তৃপ্ত হয়নি, বলছেন অতৃপ্ত মুৎসৃজ্য যবেন সা যজৌ বুৎসৃচ্য মানে পয়সি তদধিশ্রিতে, সেটাকে নাবিয়ে রাখবার জন্য গেলেন কিন্তু গোপাল তৃপ্ত হননি, এখন অনেক দুধ পান করতেন। সেখানে কি হলো, গোপাল যেই মা অন্য ঘরে গেছেন দুধকে নাবিয়ে আনার জন্য, গোপালের এবার রাগ হয়ে গেছে, অপ্রাকৃত রাগ। সেখানে কি করলেন বলে, তবে রে আমার এখনও পেট ভরলো না, এখন চলে গেল আমাকে ফেলে রেখে, বলে কি করলেন, সঞ্জাত কোপহ স্ফুরিতাধুর, বলছেন সঞ্জাত কোপহ স্ফুরিতারুণাধরম সন্দস্য দদ্ভি, বলছে সন্দস্য দদ্ভীর দধি মন্থন ভাজনম ভিত্যা মিশাসু দৃশদশনা রহো জঘাস হৈয়ঙ্গবম অন্তরম গত ভিত্যা মৃষা অশ্রু, মিথ্যে মিথ্যে কাঁদতে আরম্ভ করল, আমার পেট ভরল না, আমার চলে গেল। আর সেখানে একটা পাথর ছিল নুড়ি, সেই নুড়িটা দিয়ে কি করলেন, যশোদামা যে বিরাট বড় কলসি, তাদের একটু কলসি নয় এত বড়, সেই কলসি হত 50 বছর 60 বছর 100 বছর আগেকার, এরকম দামি কলসি, তার মধ্যে দই মন্থন করছিলেন। এখানে ওই পাথরটাকে সামনে পেয়ে পাথরটা দিয়ে জোরে মারলেন, একেবারে সঙ্গে সঙ্গে পুরো কলসি ফেটে যত তোর মধ্যে দই ছিল সমস্ত ঘর একেবারে দইয়ে ভর্তি হয়ে গেল। আর গোপাল এরকমভাবে ভেঙে দিয়ে গুন্ডাগিরি করে সব চলে গেলেন অন্য ঘরে, পালিয়ে চলে গেলেন, ভেঙে দিলেন, পুরো মারলেন পাথর দিয়ে, দিয়ে ভেঙে দিয়ে চলে গেলেন। মায়ের দিকে কি করলেন, হ্যাঁ ও তো এখন মিশা কাঁদতে কাঁদতে রাগ হলো, দুধ পেট ভরেনি ওই জন্য মিথ্যে মিথ্যে কাঁদলেন, ভিত্যা মিশাসু দর্শন, বলছেন বলছেন ভিত্যা মিশাশ্রুর দৃশদ দর্শনা রহো যঘাস হৈয়ঙ্গবম অন্তরঙ্গত, তারপরে কি করলেন পালিয়ে চলে গেলেন অন্য ঘরে, গিয়ে মাখন পাড়তে লাগলেন, মাখন খেতে লাগলেন, অন্য ঘরে যেগুলো রাখা আছে সেখানে করতে লাগলেন। আর এই দধিকে এই সারা ঘর এখন দধিতে মাখামাখি হয়ে গেছে, এখন গোপিকা অর্থাৎ যশোদা মা যেখানে দুধকে নাবিয়ে রাখার জন্য গেছিলেন সেখান থেকে যখন ফিরে এলেন সেখানে কি দেখছেন, উত্তার্য গোপী সুশ্রিতম পয়ঃ পুনঃ প্রবিশ্ব সংদৃশ্য চ দদ্ধমাত্রকম, মা ঘরে ফিরে এসে দেখলেন আরে এ তো ঘর দয়ে দয়ে হয়ে গেছে, এ পাত্র ভেঙে একাকার হয়ে গেছে, কী ব্যাপার হলো। এইভাবে যখন অবস্থা দেখতে পেলেন তখন কি হল, আর সারা ঘর দয়েতে ভর্তি, আর কি দেখলেন বললে ভগ্নম বিলক্ষ সসুতস্য কর্ম তজ্জাহাস তঞ্চাপি ন তত্র পশ্যতা, সেখানে দেখলেন নিজের পাত্র ভাঙা দধির, বুঝতেই পারলেন আমার ছেলেটাই এটা করেছে, কিন্তু তাকে ওখানে আর দেখতে পেলাম না, কোথায় গেল ছেলেটা, বিভিন্ন ঘর খুঁজতে বেরোলেন, ঘর খুঁজতে বেরে দেখেন মো বাবা গোপাল এবার অন্য ঘরে গিয়ে কি করছেন, বলছেন হৈয়ঙ্গবম চৌর্য বিশঙ্কিতে ক্ষণং নিরীক্ষ পশ্চাৎত সসুতম সসুতম আগমচ্ছনই। বলছেন তিনি তো মাখন চুরি করেছেন, প্রথম বলছেন ছেলেকে ওখানে দেখতে পেল না, আর উলু খলাঙ্ঘ্রের উপরই ব্যবস্থিতম মার্কায় কামম দদতম শিচিস্থিতম, সেই শিকাতে যেসব দইগুলো আছে সেগুলোকে পেরে ইচ্ছা মতো দিতে আরম্ভ করলো, কাদের বানরগুলোকে দিচ্ছে, আর নিজে খাচ্ছে বানরগুলো। আর যেহেতু চুরি করে খাচ্ছেন নিজের ঘরে, ওই জন্য ভয় আছে, প্রথম কথা হলো আমি সেই ভাণ্ড ভেঙে ফেলেছি, সমস্ত নষ্ট করেছি, মা তো ধরলে আমাকে দেবে। আর এই হৈয়ঙ্গ অর্থাৎ মাখন চুরি করার জন্য সেই চুর চোরের একটা ভয় থাকে, সেই যে চৌর্য বিশঙ্কে না চৌর্য বিশঙ্কিতে ক্ষণাম, চুরি করার জন্য যে ভয়ভীত চোখ সেটা করে নিরীক্ষ পেছনের ভালো বারবার দেখছেন কেউ আসছে কি না। আর তখন সেই পেছনে কি হলেন বা যে বিপরীত ভাবাবস্থায় উলুখিলের ওপরে উলুখলটাকে উল্টো করে ধরেছে, ছোট গোপাল উলুখলের ওপর নিজে চড়ে বসেছেন, যেমন টুলের উপর বসে চড়ে, উপরে হাত যাচ্ছে না, উলুখলের ওপর চড়ে বসে তারপর ওটাকে পারছেন দইটা, কেন ছোট্ট গোপাল কী করে হাত যাবে। এইভাবে হচ্ছে গোপাল এইসব চুরি করছেন, এইসব করছেন, আর ধীরে ধীরে লক্ষ্য করে দেখলেন আরে শিকার অবস্থিত নবনীত চুরি বলছেন পাড়িয়ান বানরকে ইচ্ছা মতো দিচ্ছে, এবং চুরি করার জন্য শঙ্কিত নয় এরম পেছনে ফিরবে, পুত্রকে নিরীক্ষণ করে যশোদা ধীরে ধীরে ও তো চুরি করেছে ভয় আছে এই জন্য পেছন ফিরে ফিরে অল্প অল্প তাকাচ্ছে, আর যশোদা মা কোনো কিছু না বলে পেছনে একটা লাঠি নিয়েছেন দণ্ড নিয়ে এরকম পেছনে লুকিয়ে আস্তে আস্তে যাচ্ছেন, ও কোন ঘরে গেছে। সেখানে যেই দেখেছেন মা আসছে, ব্যাস উলুখল থেকে এক জাম্প মানে ছুট দৌড়াতে লাগলেন। যশোদা যা ইয়ে কোথায় পালাবি তুই, হ্যাঁ লোকে অনেকদিন বলে আজকে দেখলাম তোর নিজের বদমাইশি, আজ আমি নিজে দেখলাম তোর, হ্যাঁ এই কি দুষ্টামি, তুই ভেঙে ফেলেছিস পুরো, হ্যাঁ পুরো দই দিয়ে ঘর ভর্তি, তারপরে বাঁদরকে দিচ্ছি নষ্ট করেছি, দাঁড়া বলে এবার শাসন করার জন্য পেছন পেছন দৌড়াচ্ছেন, গোপাল দৌড়াচ্ছে মা দৌড়াচ্ছে, গোপাল দৌড়াচ্ছে মা, আর ধরতে আর পারে না কেন নন্দবাবা 84 খাম্বা এই এই এই দেয়ালের গা দিয়ে এরম ঘুরে যায়, মা ওখানে গিয়ে দেখো ওখান দিয়ে আবার পালিয়ে গেছে ওইদিকে, এইভাবে খালি দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একেবারে মায়ের অবস্থা কাহিল, একেবারে কিছুতেই ধরতে পারছে না, কিছুতেই ধরতে পারছে না। তখন কি হলো বলছেন লেখা রয়েছে তমাত্ত জস্টিন প্রসমিক্ষ সত্তরস্তত অবরুজ্য অপসসার ভীতবৎ আর গোপ্য অন্নধাবত ন জমাপ যোগিনম খমম প্রবেষ্টুম তপসেরিতম মনহা। বলছেন তাকে ধরবার জন্য পেছনে তো এরকম লাঠি নিয়ে যখন যাচ্ছেন তখন সেই গোপাল তো লাভ দিয়ে দৌড়াচ্ছেন আর গোপী তার পেছনে পেছনে দৌড়াচ্ছেন, আর আজকে সেই গোপী তার ছেলে মনে করে যাকে ধরতে চাইছেন তাকে বড় বড় যোগী মুনি ঋষি হাজার হাজার বছর তপস্যা করে যাকে যাকে পারে না চিন্তা করতে পারে না, যার চরণে মন তারা চরণের দর্শনই পায় না, তাকে আর যশোদা মারবে বলে পেছনে দৌড়াচ্ছে, চিন্তা করা যে কী খেলা, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক আর তার পেছনে দৌড়াচ্ছে। গোপ্য অন্ন ধাবত জম বলছে গোপ্য অন্ন ধাবত ন জমাপ যোগিনাম ক্ষমম প্রবেষ্টুম তপসেরিতম মনহা, তপস্যার দ্বারা শানিত মন এত চেষ্টার দ্বারাও যে ভগবানের চরণ কমলে মন যায় না লোকের, আর তাকে ধরবার জন্য আগে যশোদা পেছন পেছন দৌড়াচ্ছেন। বলছেন এইভাবে দৌড়াতে দৌড়াতে মা খুব ভারী প্রকৃতি, মা একটু ভারী, মা দৌড়াতে কষ্ট হচ্ছে। বলছেন লেখা রয়েছে জননী বৃহৎ শ্রোণী ভারাক্রান্ত গতি সমাধমা জবেন বৃসংশ্রিত কেশ বন্ধনচ্যুত প্রসূনানুগতি পরামৃষত। বলছেন কি কি বলছেন, বলছেন কৃষ্ণের অনুগামিনী বৃহৎ নিতম্ব মা খুব মোটা প্রকৃতির, একটু একটু ভারী প্রকৃতির, আর গমন বেগে সেখানে কেশ থেকে সমস্ত খোপা থেকে ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে পড়ছে, সব চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর সেই কৃষ্ণকে লাস্টে গিয়ে ধরে ফেললেন, কৃষ্ণকে লাস্টে গিয়ে ধরে ফেললেন। কেন? মার এত কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছে না, মা দৌড়াচ্ছে, আমাকে তো কোনোদিনই ধরতে পারবে না। যাই হোক, ধরা দিলেন। এখানে লেখা রয়েছে ধরা, যাই হোক, ধরে ফেলল মা। ধরে ফেলার পরেতে বললেন কৃতাগসম তম, বলছেন পরুদন্তম অক্ষিণী কসন্তম, বলছেন মঞ্জন মন, বলছেন এখানে কি করছেন, বলছেন যখনই মা ধরে ফেললেন, অপরাধ করেছে সে, গোপাল যে জানে, সে কি করলো, ভয়েতে এবার মা তো ধরে ফেলেছে, এবার জানে মারবে আমাকে, সেই সময় এরকম চোখে আঙুল দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আমাদের এই দামোদরষ্টকমে সুন্দর এইসব বর্ণনা আছে। দামোদরষ্টকমে সেখানে বলছেন ভয়েতে একবার জড়সড় হয়ে কাঁদতে আরম্ভ করলেন। এখানে বলছেন যে এই ভয়েতে তিনি যখন কাঁদতে আরম্ভ করলেন, সেই দৃশ্যটা বড় অদ্ভুত। কেন? একেতে চোখে কাজল দেওয়া ছিল, চোখে তো এমনিতে কাজল দেওয়া ছিল, তারপর যখন চোখ এরম এরম করছেন, কাজলে তো পুরো চোখ কালো, এমনি তো কালো, পুরো চোখ কালো হয়ে একটা অপূর্ব সৌন্দর্য। বলছেন যখন দেখলেন, বলছেন গোপাল এই লাঠি দেখে অত্যন্ত ভয় পেয়ে গেছে, তখন কি করলেন, গোপালকে যখন লাঠি দেখিয়ে এরম ভয় দেখাচ্ছেন প্রচণ্ড জোরে বাক্যের দ্বারা, তখন কি করলেন, দেখছেন গোপাল বাচ্চা ভয় পেয়ে যাচ্ছে, তখন ত্যাক্তা জ্যোষ্ঠিম সুতম ভীতম বিজ্ঞায়া বিজ্ঞায়র্ভক বাৎসলা ইয়ে কিল ত্বাম বন্ধুম দামনা অত বীর্য কবিদা। তখন যখন দেখলেন এই বালক লাঠি থেকে ভয় পেয়ে যাচ্ছে, তখন তিনি লাঠি ফেলে দিলেন। দেখে বললেন আজকে লাঠি ফেলে দিলাম, তোকে এখন বাঁধবো। বেঁধে কী করলেন, যে দড়ি ছিল কাছাকাছি কাছাকাছি দড়ি ছিল, সে দড়ি দিয়ে বাঁধ। কেন? নন্দ গোকুলে দড়ির অভাব হবে না, কেন গোমাতাকে বাঁধার জন্য দড়ি প্রচুর লাগে, সে দড়ি দিয়ে এবার বাঁধলেন। বাঁধার সঙ্গে সঙ্গে দেখছেন বাঁধা যাচ্ছে না, দুটো আঙুল কম হয়ে গেল। দুটো আঙুল কেন কম হলো কি জানি, এত বড় দড়িটা নিলাম, যাকে আবার অন্য দড়ি নিলেন বা আরও দড়ি নিয়ে এলেন, নিয়ে সেগুলোকে বাঁধলেন। এবার বাঁধ দিয়েছে, আবার দু আঙুল কম হয়ে যাচ্ছে। কী ব্যাপার হলো, কী ব্যাপার হলো বোঝা যাচ্ছে না, আবার দু আঙুল কম হল কেন হলো, আবার দড়ি বাঁধলেন, আবার দু আঙুল কম হল, মাথা মুশকিল। আর সমস্ত যত যত নন্দ ব্রজের যেসব লোকজন ছিল গোকুলে, তারা তো হো করে হাসতে আরম্ভ করলে, তো মহা মজা, চারিদিকে ভিড় হয়ে গেছে। গোপালকে বাঁধবেন কিন্তু বাঁধতে পারছেন না। এখানে সুখদেব গোস্বামী বলছেন ন চ অন্তর ন বহির্যস্য ন পূর্বম না পিছাপরম পূর্বাপরম বহিষ্ঠ অন্তর জগতো যে জগৎচয়ঃ। বলছেন যার অন্তর বাহির বলে কিছু নেই, অনন্ত ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আর যশোদামা, যার অন্তর বাহির বলে কিছু নেই, ভেতরে তো ভগবান বাইরে তো ভগবান সর্বস্থানে ভগবান, সেই গোপালকে আজকে বাঁধবার জন্য যে ব্যবস্থা করেছেন কিন্তু বাঁধা যাচ্ছে না। ন চ অন্তর ন বহির্যস্য না পূর্বম না পিছাপরম, যার বা পূর্ব পর বলে কিছু নেই, অন্তর বাহির বলে কিছু নেই, পূর্বাপরম বহিষ্ঠ অন্তর জগত অনন্ত ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থিত, চাকে এখন যশোদমা বাঁধবার জন্য চেষ্টা করছেন। ত্বাম মত্তাত্মজম অব্যক্তম মত্তলিঙ্গম অধক্ষজম, সে তো অধক্ষজ বস্তু পরাত্পর অখিলেশ্বর, নিজের ছেলে আমার ছেলে, এই বুদ্ধিতে কী করছেন, গোপিক উলুখলে ধামনা ববন্ধ প্রাকৃতম যথা, তাকে উলুখলের মধ্যে বাঁধার চেষ্টা করছেন এইভাবে। কিন্তু প্রতিবাদেই তদ্দামবদ্ধ মানস্য সার্বকস্য কৃতাগসহ দ্যাঙ্গুল দ্যাঙ্গুল হ্যাঁ নম ভূ তেন সন্দধে অন্য চ গোপিকা, অন্য অন্য সমস্ত দড়িগুলো বাঁধতে আরম্ভ করলো কিন্তু কিছুতেই আর বাঁধা যাচ্ছে না। মা এদিকে পরিশ্রমের জন্য ঘেমে চান করে গেছেন, কে যশোদা মা, বাচ্চাকে বাঁধা যাচ্ছে না যত চেষ্টা করছেন। এবার কি করলো, যত বাঁধছেন তত দু আঙুল কম হয়, শেষে গোপাল কি করলেন, করুণা হলো গোপালের, বলছেন স মাতুহ শূন্যগাত্রয়া বৃশ্বস্ত কবরস্রজ দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে। মায়ের এই পরিশ্রম দেখে আর গোপাল সহ্য করতে পারল না, মা খোপা খুলে গেছে, ঘেমে একবারে কাপড় চোপড় নিয়ে যাচ্ছে। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে, এবার সব অন্ধনে চলে এলো। কে? গোপাল। গোপাল আর মার কাছে ধরা দিল, মা বলে বাঁধ। এবার তখন এবার কি করলেন, এইবার মা বন্ধ করতে পারলেন, তার আগে বন্ধন করতে পারেনি। যখন গোপালের ইচ্ছা হলো তখন গোপাল বলল, তারপর বাঁধতে পারলেন। এখানে শাস্ত্রকাররা বলছেন নেমাম বেরিঞ্চ ন ভব ন শ্রীরোপি অঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদাত। বলছেন হে মহারাজ, ব্রহ্মা শঙ্কর লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে সাক্ষাৎ নারায়ণের বক্ষবিলাসিনী, হলেও এইরূপ অনুগ্রহ কেউ লাভ করতে পারেনি। যে অনুগ্রহ যশোদা মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে প্রসন্ন যে প্রসাদ লাভ করল সেটা অনন্তকালের ইতিহাসে লেখা থাকবে, হয় না। এখানে সুখদেব গোস্বামী বলছেন নায়ম সুখাপ ভগবান দেহী নাম গোপিকা সুত জ্ঞানীনাঞ্চাত্মভূতানাম যথা ভক্তি মতামিহ। সিদ্ধান্ত করেছেন এই কৃষ্ণকে নায়ম সুখাপ ভগবান দেহী নাম গোপিকা সুত, এই গোপিকা সুত সমস্ত দেহী দেহীগণের হ্যাঁ সুলভ হয় না, অত্যন্ত দুর্লভ। বলছে হে ভগবান, এই ভগবান গোপীনন্দন শ্রীকৃষ্ণ ভক্তিমান জনগণের যেরূপ সুলভ হয়, দেহ অভিমানী তপস্যাকারী এবং নিবৃত্তে অভিমানী আত্মস্বরূপ জ্ঞানীদের পক্ষে সেরকম সুলভ হয় না, তাকে পাওয়া যায় না কোনোরকমভাবে। তাই বলছে নায়ম সুখাপ ভগবান দেহী নাম গোপিকা সুত জ্ঞানীনাম চাত্মভূতানাম যথা ভক্তিমতামিহ। ভক্তির দ্বারা যেভাবে পাওয়া যায় সেভাবে জ্ঞানী যোগী তারা কত কষ্ট করেও পান না। আচ্ছা এবার কি হলো, উলুখলে বেঁধে রেখেছেন, এর মধ্যে এক সিদ্ধান্ত এলো। সিদ্ধান্ত কি না, প্রথম কথা হলো দু আঙুল কেন কম্প ছিল, এটা মানে কি? এই যে দু আঙুল করে কম্প ছিল আপনি বললেন, এটার আসল মানেটা কি? এটার মানে টিকাকাররা বলেছেন যে কৃষ্ণের ইচ্ছা এবং ভক্তের ইচ্ছা যখন মিলে যায় তখন কার্যসিদ্ধি হয়। আপন ইচ্ছায় জীব কটিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা নাহি ফল নাহি ধরে, কৃষ্ণের ইচ্ছা ছাড়া তার কোনো লাভ হয় না। এই জন্য এখানে বলছেন এই কৃষ্ণের ইচ্ছাটা যখন হলো, যশোদামায়ের একার ইচ্ছা ছিল এতক্ষণ, কিন্তু যশোদামা এবং কৃষ্ণের দুজনের ইচ্ছা যখন পূর্ণ হল তখনই কার্যটা সিদ্ধি হয়, এইভাবে তখন বেঁধেছিলেন। এখন এখানে সুখদেব গোস্বামী বলছেন কৃষ্ণস্তু গৃহকৃত্যে সুব্যগ্রায়াম মাতরি প্রভু, মা যখন গৃহকর্মতে ব্যস্ত রয়েছেন গোপালকে উলিখলে বেঁধে রেখে বলেছেন বেশ শাস্তি দিলাম তোকে, এরকম এক বাঁধা থাক, বেশ ভালো শাস্তি দিলাম এক বাঁধা থাক বেটা, বুঝবি কত কত বদমাইশি করেছিস তুই। উলুখলে বেঁধে রেখে চলে গেলেন মা ঘরের কাজে। গোপাল বলল ভালোই হলো, আমার কাজের সুযোগ হলো ভালো। বলছে কৃষ্ণস্তু গৃহকৃত্যেষু ব্যগ্রায়াম মাতরি প্রভু, মা যখন গৃহকর্মতে চলে গেলেন তখন চোখের সামনে পড়লেন অদ্রাক্ষিত অর্জুনৌ পূর্বম গুজ্জকৌ ধনদাত্মজৌ, চোখের সামনে দুটো অর্জুন বৃক্ষ দেখতে পারলেন। অর্জুন বৃক্ষ, অর্জুন বৃক্ষ দেখার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আরে আমার ভক্ত নারদ এদেরকে সাপ দিয়েছিল, কুবেরের ছেলে দুটোকে, সেই সাপেতে তারা আমার বারান্দায় দুটো বৃক্ষরূপে রয়েছে, অনেকদিন আগেকার কথা, এবারে আমার একটা ভালো কাজ করতে হবে আমার। বলে গোপাল কী করলেন, ওই যে দুটো বৃক্ষ সেজে রয়েছে হয়ে রয়েছে কোনটা, ওই যে কুবেরের দুই ছেলে, এবার তাদের উদ্ধার হবে, নারদ জি অভিশাপ দিয়েছিলেন, হ্যাঁ তোদের উদ্ধার হবে, গোকুলে নন্দগোকুলে তোরা থাকবি, সেখানে কৃষ্ণ যখন আবির্ভাব হবেন তোদেরকে উদ্ধার করবে। এবার গোপালের মনে বলে এই হচ্ছে ভালো, মা তো কাজে চলে গেছে, আমাকে বেঁধে রেখে এবার আমার ভালো সুযোগ হলে এই কাজটা আমি এখন মোটামুটি সেরে ফেলি, এই ছোট কাজটা আমি সেরে ফেলি। বলে কি করলেন, উলুখলটাকে নিয়ে এরকম ঘেঁচতে ঘেঁচতে চললেন, উলুখলটাকে ঘেঁচতে ঘেঁচতে নিয়ে গেলে মা এবার জানে না মা কোথায় কাজে রয়েছে, সে ঘেঁচতে ঘেঁচতে নিয়ে কি করলেন, যেখানে ওই জমাল এবং অর্জুন দুই বৃক্ষ আছে পাশাপাশি দুটো বৃক্ষ, ওখানে কি করলেন, ছোট্ট গোপাল ও তো বৃক্ষের ফাঁক দিয়ে দুটো বৃক্ষ পাশাপাশি ফাঁক দিয়ে নিজে গলে গেল ছোট গোপাল, কিন্তু উলুখল তো আর গলবে না, উলুখলটা ফেঁসে গেল, উলুখলটা দুটো ফেঁসে গেল। উলুখল মানে এই দুদিকে মোটা মধ্যেখানটা সরু হয়, উলুখল, উদুখল ফেঁসে গেল। গোপাল গুরুগান টুক করে একটু টান মারলেন, তখন দুটো বৃক্ষ একবার মড়মড় করে গিয়ে দুম পড়লো একবারে, কোথায় সমস্ত লোক একবার হইচই, এরে দুটো বৃক্ষ পড়ে গেল কী করে রে, বাচ্চাগুলো ওখানে ছিল খেলছিল চারিদিকে হই হই, আরে দুটো বৃক্ষ এত বড় বড়, কত কত বছর আগেকার, এখনও পর্যন্ত ব্রিজেতে তাল বৃক্ষ রয়েছে, সে তালবনে দেখলে পাগল হয়ে যাবে, কত বছর আগেকার, ভগবান স্মৃতি রেখে দিয়েছেন, ব্রিজেতে কিন্তু তাল হয় না বাইরের দৃষ্টিতে, কি তাল বৃক্ষ রেখে দিয়েছেন বলরাম, যে আমার যেখানে তালবনের লীলা হয়েছিল সেই লীলাটা যেন লোকে মানে বিশ্বাস করে, এখন তাল বৃক্ষ আছে সেখানে, সেখানে এই বৃক্ষ দুটো পড়ে যাওয়াতে সমস্ত ব্রজের লোক পাগল হয়ে গেছে, না কী করে হলো, নন্দবাবা আদি সমস্ত লোক হই হই করে চলে এসছে, আরে দুটো বৃক্ষ কী করে হলো, কোনো বজ্র কোনো বজ্রপাত নেই, কোনো হাওয়া নেই, দুটো বৃক্ষ বেমালুম পড়ে গেল, এই আজকেও দেখলাম এত শক্তিশালী বৃক্ষ দুটো। বালকগুলোকে বলছে, ওই বালকগণ এই বৃক্ষ দুটো কী করে পড়লো বলো তো, হ্যাঁ কী করে পড়লো, বললে নন্দবাবা জিজ্ঞাসা করছে, ওই ওই তোমার ছেলে তোমার এই গোপাল ও ভেতর দিয়ে গেছে ও পড়ে গেল, তু বল ভেতর দিয়ে গেছে এইটুকু বাচ্চা, এইটুকু বাচ্চা দুটো গায়ে, বললে হ্যাঁ গো দুটো ওই গোপাল ওর মধ্যে দিয়ে গেল, ওখানে একটু টানলো দুটো পড়ে গেল, পড়ে গিয়ে ওর থেকে আবার দুটো লোক উঠলো ধোঁয়ার মতো সোনার রং, এসে এরম এরম করে হাত জোর করে কীসব বললো, দূর পাগল কোথাকার কি, আমার ছোট ছেলে তাহলে কোথা দিয়ে কী হলো, আসলে ঠিকই বলছে বালকগুলো, ওই বৃক্ষটাকে পতন করে দিয়েছে নল এবং কুবর, অর্থাৎ সেই কুবেরের যে দুই ছেলে, হ্যাঁ মণিগ্রীব এবং কি এ নল, এরা দুজনে বেরিয়ে পড়লো, বৃক্ষ ফেটে গেল, বৃক্ষ ইয়ে ফেটে গেল কৃষ্ণের স্পর্শেতে, তখন তাদের থেকে দুইজন পুরুষ বেরিয়ে পড়লো, সোনার বললো কি সোনার অপূর্ব রূপ, আর তারা এরকম ধোঁয়ার মতো বেরোলো, এরকম হাত জোর করে প্রার্থনা করছে, করে তারপর তারা কোথায় চলে গেল, নন্দবাবা কিছুতেই বিশ্বাস করি হয় নাকি তা কখন, এই দুটো কালকে ছোট বাচ্চা ছেলে বলছেন। এবার রাজা বলছেন, রাজা পরীক্ষিত মহারাজ বলছেন সুখদেব গোস্বামীকে, আচ্ছা দয়া করে সাপ কেন হলো, সাপ পেয়েছিল কেন, এর কারণ বলুন, কষ্ট হচ্ছে প্রচন্ড। বলছেন কথ্যতাম ভগবান নেতা তয়ো সাপস্য কারণম, এদের যে তয়ো এরা যে দুজন সাপ অভিশাপ পেয়েছিলেন তার কি কারণ দয়া করে যদি বলেন, যত্তৎ গরহিতম কর্ম যে জেনোবা রাজস্বেস্তমাহ, এমন কি কর্ম করলো যেটা নারদজির কোনো দিন রাগ হয় না, তিনি রেগে গিয়ে তাদের অভিশাপ দিলেন, ওরা আশ্চর্য। তখন সুখদেব গোস্বামী বলছেন, এরা এরা রুদ্রস্ব অনুচরৌ ভূত্যা সুদীপ্তৌ ধনদাত্মজৌ কৈলাস উপবনে রম্যে মন্দ্যাকিণ্যাম মদৎকটৌ বারণীম মদিরাম পিত্বা মদাঘূর্ণিত লোচনৌ স্ত্রীজনৈ রণুগায়দ্ভিশ্চেরতু পুষ্পিতে বনে অন্তঃ প্রবিশ্য গঙ্গায়াম অম্বজো বনরাজিনী চিকৃতুর যুবতভীর গজরারিব করেণ ভুই, কী করলেন, বলছেন এরা অ্যাকচুয়ালি শঙ্করের পরিকর, শঙ্কর মানে হিমালয়ে যে অলকাপুরী আছে সে অলকাপুরীতে ওই যক্ষগণ থাকে, এরা সব শঙ্করের আরাধনা করে কৈলাস উপবনে, সেই কৈলাসের উপবনে মন্দাকিনী প্রবাহিত হচ্ছে, সেখানে এই যে দুটো ছেলে যারা সাপ পেয়েছিল অর্থাৎ কুবেরের দুটো ছেলে, এরা কি করছে, ওদের ওখানকার সুন্দর এক ধরনের নেশার বস্তু পাওয়া যায়, এটা এই জগতের বস্তু নয়, বারুণী পান করেছেন, বারুণী পান করে একটু নেশা হয়ে গেছে, তারা কি ঝাঁপিয়ে গঙ্গায় পড়েছেন। গঙ্গায় পড়ে সেখানে স্ত্রীজন ছিল, স্ত্রীদের সঙ্গে খেলা করছেন, করতে করতে হঠাৎ হাতির মতো, হাতি যেমন পদ্মবনে খেলা করে সেরকম করছেন। সঙ্গে সঙ্গে যখন নারদজি ঘটনাক্রমে সেখানে এসছেন, সেই সময় নারদজিকে দেখেই সঙ্গে সঙ্গে লাফিয়ে ওই স্ত্রীগণ তাড়াতাড়ি কাপড় পরে নিয়েছেন, অল্প কাপড় ছিল, সঙ্গে সঙ্গে কাপড় পরেছেন। কিন্তু এই দুজন, এই দুজন যাদের অভিমান, এরা দুজন কিন্তু কাপড় পরল না। কে? এই যে দুইজন ছেলে, সেই যে নল, হ্যাঁ নলকুবর, এ পড়ল না এরা। তাতে নারদজি এবার চিন্তা করলেন, এদের ধনের এত অভিমান হয়ে গেছে, সৌন্দর্যের এত অভিমান হয়ে গেছে, এ তো শাস্তি দেওয়া একটু দরকার, কে সাধুগুরু বৈষ্ণব কাউকে এরা মানবে না। তখন কি করলেন, রে তো তো মহা মুশকিল, তৌ দৃষ্টা মদিরা মত্তৌ শ্রীমদান্ধৌ বৈজে সুরাত্মজৌ তয়ের তয়োর অনুগ্রহার্থায় স্বাপম দাসন ইদম জগৌ। তাদের এইরকম দুরূহ অবস্থা দেখে মদান্ধ হয়ে গেছে, ধনমদে ঐশ্বর্যমদে অন্ধ হয়ে গেছে, তাদেরকে অনুগ্রহ করার জন্য, অনুগ্রহ করার জন্য, বাস্তবে এটা সাপ না, সাপেতে বড়, এ অনুগ্রহ করার জন্য, করার জন্য স্বাপম দাসন ইদম জগৌ, সাপ দেওয়ার জন্য এই কথা বলে, আরে দুর্মতি তোদের বুদ্ধি খারাপ হয়ে গেছে, নহি অন্য যুষত যোসান বুদ্ধি ভ্রংশ রজগুণহা শ্রীমদাদ অভিজাত্যাদির যত্র স্ত্রী দূতমাসবহা। বলছেন যেখানে রজগুণ বৃদ্ধি হবে সেখানে নানা রকম দুর্গুণ দুর্ব্যাসন চলে আসবে, দূত অর্থাৎ দূত খেলা, দূত মানে জুয়া খেলা, পাশা খেলা, আসব নেশা করা, স্ত্রী, এগুলো শ্রীমদ শ্রীমদে যারা স্ফীত হবেন, যারা শ্রীমদে যারা শ্রীমদে স্ফীত হবেন ঐশ্বর্যমদে, তাদের এ ধরনের অবস্থা হবেই হবে। ঐশ্বর্যমদ হচ্ছে সবচেয়ে বড় মদ, বিদ্যামদ, সৌন্দর্যমদ, উঁচু কোলে জাত, তার জন্য একটি অভিমান, তার দ্বারা এত বেশি ক্ষতি হয় না যত বেশি ক্ষতি হয় ধনমদের দ্বারা। কেন? বোঝা গেল কি বললাম, যে যে কারণে মানুষের ভেতরে অভিমান আসে, সেই সেই কারণগুলোর মধ্যে জন্ম ঐশ্বর্য সুতশ্রী, জন্ম মানে উঁচু কোলে জন্মের জন্য অভিমান হতে পারে, ঐশ্বর্যের জন্য অর্থকড়ি আছে, শ্রুত অনেক বিদ্যা আছে, আশ্রী দেখতে ভালো, এইগুলোই বিশেষভাবে অভিমানের কারণ হয়। আর এখানে এই যতগুলো অভিমানের কারণ আছে তার মধ্যে ঐশ্বর্যর অভিমানটা সবচেয়ে ভয়ঙ্কর। কেন বলে, ঐশ্বর্যর অভিমান হলে বাদবাকি অভিমানগুলো এমনিই চলে আসবে। বোঝা গেল না? কেউ ঐশ্বর্য থাকলেই সে নিজেকে বলবে আমি বুড়ো জ্ঞানী, আর কামিনীকাঞ্চন তার একটা খেলার ঐশ্বর্য এলেই সব তো আর মাথা কাজ করবে না, নেশা করবে, তখন উল্টোপাল্টা করবে, ওই ধনমত থেকে সব চলে। যেটা আমি পরীক্ষিত মহারাজের যে কলিকে নিগ্রহ করার প্রসঙ্গে আমি বলেছিলাম, যে কলি যখন বলল এইটুকু জায়গা আমি থাকতে পারবো না, তখন পরীক্ষিত মহারাজ কী করলেন, বলে পুনশ্চ জাত মানায়ম জাত রূপম আদাত প্রভু, এই সোনা দানা ইত্যাদির মধ্যে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই কলি থাকেই থাকে, এ কোনো আর নিস্তার নেই। অবশ্য এর মধ্যে একটা কথা আছে, পরীক্ষিত মহারাজের ধনদৌলতের মধ্যে কোনো কলি ছিল না, পিথু মহারাজের ঐশ্বর্যের মধ্যে কোনো কলি ছিল না, জনক মহারাজের প্রহ্লাদ মহারাজের ধুমা এদের ঐশ্বর্যের মধ্যে কিন্তু কোনো কলি ছিল না। কেন? এগুলো সব ভগবানের দেওয়া। বোঝা গেল? প্রহ্লাদ মহারাজ ঐশ্বর্য হচ্ছে ভগবানের দেওয়া, ধুমারের ঐশ্বর্য ভগবানের দেওয়া, জনক মহারাজের ভগবানের দেওয়া, এতে কোনো কলি থাকতে পারে না। সেই জন্য মুকুটের ভেতর সোনা ছিল, অতএব তাকে কলি ধরেছে, কলি মাথায় ছিল, এই ব্যাখ্যা ঠিক নয়, আমি খণ্ডন করে এগুলো বলেছিলাম যে আশ্চর্য কী কী কারণ, এগুলো সব আমি ব্যাখ্যা করেছিলাম। এখানে আমরা দেখলাম এইভাবে যখন সাপ দিলেন তখন সেই সাপের ফলে তে কী হলো, নারদজি বললেন দেখো তোমাদের এত অভিমান হয়ে গেছে যে কিছুতেই তোমরা বুঝতে পারছো না, এই দেহ কুকুরে বেড়ালে খেয়ে নেবে পড়ে গেলে, এ দেহের কেউ দাবিদার? যদি এ দেহটা বলে মা জন্ম দিয়েছে মার, সেটা মিথ্যা হয়ে যাবে। কার এই শরীরটা, কার কার এটা? পঞ্চভৌত পাঞ্চভৌতিক শরীর, প্রকৃতি মায়ের, কাউন নয়। মরে গেলে শৃগাল বলবে এটা আমার, আমি পেয়েছি, আমি খাবো এটাকে। মা বলবে এটা আমার, স্বামী বলবে, স্ত্রী বলবে এটা আমার। বাস্তবিক কাউন নয়, এ দেহ কাউন নয়, পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে মেরে যাবে, তুমি ফুস করে বেরিয়ে যাবে শরীর থেকে আত্মা। সেই জন্য বলছেন এটা কাউর, অসতোষ মদন্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম আত্মোপমেন ভূতানি দরিদ্র পরমেক্ষতে, অসতোষ মদন্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম, অসতোষ মদন্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম, অসত সীমাদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম। বলছেন অসৎ ব্যক্তি যারা ঐশ্বর্য মধ্যে অসৎ হয়ে গেছে, পেঁচা, আমি যে পেঁচার কথা ব্যাখ্যা করেছিলাম, লক্ষ্মী যার মধ্যে পেঁচা পেঁচা হয়ে যায়, দেখতে পাচ্ছে না যে ঋষি এসছে, একটা কাপড় পরা দরকার। তাই জন্য নারদজি বলছেন অসত সীমাদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম আত্মোপমেন ভূতানি দরিদ্রম পরমিক্ষতে। বলছে অসৎ সীমাদান্ধস্য, অসৎ যারা সীমদ সীমদে অন্ধ হয়ে গেছে, সেই দরিদ্র সেই সব ব্যক্তিগণের দারিদ্রতা চলে এলে তাদের চোখ খোলে। আমরা নিজে দেখেছিলাম, ভালো করে দুবেলা খেতে পেত না, বাবা রোজগার করতে পারে না, এখন পয়সা আসার সঙ্গে সঙ্গে সে এখন নিজেকে ধরাকে সরাজ্ঞান করে, কোনো সাধুগুরু কিছু মানে না, অপমান করে, অপমান করে এরকম। হেন বলছেন এদেরকে যদি ভগবান আবার গরিব করে দেয় এই জন্মে না হলো পরব জন্মে, খেতে পাবে না, তখন আবার বুঝবে। এই জন্য নারদজি বলছেন ঐশ্বর্য মাদে অভিমান হয়ে এই যে মানছে না কাউকে, এখন যদি এ আবার দরিদ্র হয়ে যায় তখন তার দৈন্য আসবে, স্বাভাবিক। নারদজি বলছেন যেমন কাঁটা ফুটে গেলে, যথা কণ্টক বিধ্যাঙ্গ জন্তুর নেচ্ছতি ত্বাম ব্যথাম জীব সাম্যম গত লিঙ্গের ন তথা বদ্ধ কণ্টক, বলছেন যেমন কাঁটা, বলছেন যেমন কণ্টকবৃত্ত গাত্র ব্যক্তি অপরের কণ্টক বেদনা অনুভব করার ইচ্ছা করে না, কারণ মুখে খালি বললে তো হয় না, সুখ দুঃখ সুখ দুঃখ, একে অপরের সুখ দুঃখ কি অনুভব করতে কেউ পারে? পারে না। নিজের দুঃখটা যখন হয় তখন সেটা অনুভবের বিষয়ে ভালো। তাই জন্য এদের এবার কী করা যায়, এদের এই অবস্থাটা না হলে এরা অনুমান করতে পারবে না কী অন্যায়টা করলো। সেই জন্য কী করলেন, বলছেন দরিদ্র নিরহংস্তম্ভ মুক্ত সর্ব মদৈরিহ কৃচ্ছম যদৃচ্ছয়া আপনৌতি তদ্বিদ্যিতস্য পরম তপহা। বলছেন দরিদ্র ব্যক্তি স্বাভাবিকভাবে অহংকার শূন্য হয়, কারণ কি দরিদ্র অহংকারুক গর্ব থাকে না, সে ধন অবিয়াত্ম মত থেকে মুক্ত হয়, সেই যদ্দিচ্ছা ক্রমে দুঃখ তো এমনিই পায়, তার পরম তপস্যা হয়ে যায়। দুঃখে যখন কোনো গরিব ব্যক্তির একদিন ভালো খাওয়া হলো না, একদিন অনেক কষ্ট হলো, বিভিন্ন কারণে তার কষ্ট উপস্থিত হয়, যেহেতু সে দরিদ্র, সেই দরিদ্রের দারিদ্রতার ফলে তার তপস্যা হয়ে যায়, কেন খাওয়া নেই, খেতে পাচ্ছে না, এটা এক নিজে ইচ্ছা না থাকলে জোর করে একটা তপস্যা হয়ে যায়। এইভাবে কি হলো, বলছেন নারদজি তাদের অভিশাপ দিলেন। এবার তার আগে বলছেন সাধুনাম সমচিত্তানাম মুকুন্দ চরণই সেনাম উপেক্ষয়ী কিং ধনহ স্তম্ভই রসদ্ভীর রসদাশ্রয়ী। এই যে জন্ম ঐশ্বর্য সুতশ্রী জন্ম ঐশ্বর্য সুতশ্রী, এই চারটে হচ্ছে খাম্বা। খাম্বা বোঝা যায় এখনকার দিনে আমাদের নীল আমাদের লিন্টন ঢালাই হয়, তখনকার দিনে এরম ছিল না, খাম্বা বড় বড় যত রাজবাড়ি সমস্ত বড় বড় খাম্বার উপর থাকে, সেই খাম্বার বাড়ি হাজার দু হাজার বছরও কিছু হয় না। সেই খাম্বা সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্ম ঐশ্বর্য সুতশ্রী, এই চারটেকে বোঝা গেল কি বললাম, জন্ম ঐশ্বর্য সুতশ্রী অর্থাৎ জন্মে ভালো কুলে জন্মেছে এই জন্য অভিমান, ঐশ্বর্যর জন্য ঐশ্বর্য নাই, ঐশ্বর্য হলে যে অভিমান, সুত অনেক বিদ্যা আছে তার জন্য আর দেখতে ভালো, ঠিক তো। এই চারটে অভিমানের খাম্বা, মানুষ যে অভিমানটা দেখায় সেই অভিমানের ঘরটা ভেঙে দিলে পরে আর অভিমানের ঘর থাকবে না, বোঝা গেল আমার কী বললাম। অভিমান নামক বস্তুটা যে ঘরের মধ্যে থাকে সেটা জন্ম ঐশ্বর্য সুতশ্রী চারটা খাম্বের খাম্বার উপর তৈরি, বোঝা গেল না। একটা বাড়ি নির্মিত আছে একটা ঘর, সেই ঘরটা জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই চারটে খাম্বা দিয়েই ঘরটা তৈরি করা আছে, আর সেই ঘরের ভেতর থাকে দম্ভ অহংকার, বোঝা গেল অভিমান। এখন যখনই সাধুগুরু বৈষ্ণব তীব্র বাক্যের দ্বারা যে কোনোভাবে ওই খাম্বাগুলো অর্থাৎ জন্ম ঐশ্বর্য সুতশ্রী চারটে খাম্বাকে যখন ভেঙে উড়িয়ে দেন, তখন কী হয়, চারটে খাম্বাকে ভেঙে দিলে কী হবে, বিল্ডিংটা কোলাপস করবে, ভেঙে যাবে। চারটে খাম্বা যেই ভেঙে দেবে তখন কী হবে, বিল্ডিংস কোলাপস করবে, ভেঙে পড়ে যাবে দুম করে। সেই কাজটাই সাধুরা করেন, তীব্র ভৎসনা তীব্র গালি তীব্র হরিকথার দ্বারা কী করেন যাতে বদ্ধজীবের ভেতরে অভিমানটা চলে যায়, এই চেষ্টা করে। অভিমান চলে গেলে কী হলো, অভিমানের ঘরটা পড়ে গেল, এখন আর অভিমানের সম্ভাবনা নেই, এবার ইচ্ছা মতো ভগবানকে ভজন করতে পারবে গুরু বৈষ্ণবের আনুগত্যে। তাই বলছেন সাধু নাম সমচিত্তা নাম মুকুন্দ চরণই সে নাম বুঝেন উপেক্ষই কিং ধনহস্তম্ভই রসদ্ভি রসদাশ্রয়ী। বলছেন সাধুগণ কিন্তু সমচিত্ত সম্পন্ন, সাধুগণের কাউর প্রতি পক্ষপাতিত্ব দোষ নাই, তথাপি দেখা যায় ধনী ব্যক্তিরা বঞ্চিত হয়ে যায়, ধনী ব্যক্তিরা কৃপা পায় না। কেন, বলছে ওদের ধন আছে, ধনের জন্য অভিমান আছে, ওই জন্য পায় না। গরিব ব্যক্তি উঠতে বসতে রাস্তায় চলতে সাধুর যদি কোনো সময় পাক্কা সাধু দর্শন পায় তাহলে তো কৃতজ্ঞতার্থ হবে। বেশিরভাগই ধনী ব্যক্তির গেট থেকে সাধুরা অপমানিত হয়ে ফিরে আসে, তা তাড়িয়ে দেয়, তারা কথা বলে না, কোনো কিছু করে না, দরজা বন্ধ করে দেয়। তাহলে আমরা দেখলাম এখানে যে ধনী ব্যক্তিদের সঙ্গে সাধুদের সাক্ষাৎকার হওয়া খুবই মুশকিল হয়ে যায়, তা ধনীগণ গর্বিত ব্যক্তিগণ তাদের উপেক্ষা করে যায়, তারা সবসময় ধনে মদে গর্বিত, সেই জন্য সাধুরাও সেই ধনী ব্যক্তিগণকে, সেই জন্য সাধুগণই সেই ধনী ব্যক্তিগণকে উপেক্ষা করে চলে। তোদের অহংকার আছে, আমরাও এড়িয়ে চলবো, তোদের ধনী ব্যক্তির কথা জান না। কোনো দিন এক বাস্তব সাধু কোনো দিন অহংকারী ধনী ব্যক্তির কাছে যাবেন না, যদি পরিবর্তন করতে পারেন তাহলে যেতে পারেন। এইটাই দ্বিতীয় স্কন্ধে আমি বলেছিলাম কেন সাধুরা ধনী ব্যক্তিদের পায়ে তেল মাখায়, এই কথাটা আমি আলোচনা করেছিলাম, এইসব কথাগুলো আলোচনা হয়েছিল দ্বিতীয় স্কন্ধে, অপূর্ব সুন্দর। যে শয়নের জন্য বিছানা কি করব, উপবরহণই কিম, ইত্যাদি সব আলোচনা করেছিলাম আমি। তাহলে এখানে দেখা গেল কি জন্য এইসব সাধুগণ ধনী গর্বিত ব্যক্তিদের চরণে ধরতে যাবে, কেন, কস্মাদ ভজন্তি কবয়ো ধনদুর্মদান্ধৈ, কস্মাদ ভজন্তি কবয়ো ধনদুর্মদান্ধৈ, ধনমদে যারা অন্ধ হয়ে আছে তাদের ভজনা করবে কেন, কেন কেন সাধুরা করবে, তাদের কি কিছু নেই। এইভাবে সুন্দর আমি ত্যাগী জীবনের কথা বলেছিলাম, এখানে আমরা দেখলাম যে এইভাবে অভিশাপ পেয়েছিল কারা, এই কুবেরের দুজন ছেলে, এখন তারা এই বৃক্ষরূপে ছিল। পুরো ঘটনাটা খুলে বললেন, কে বললেন, সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে, এবার সুখ বলছেন এইভাবে যখন তা স্তবাদি করল, করার পরে সেইখান থেকে যখন সেই প্রচণ্ড শব্দ করে এই যে দুটো বৃক্ষ পড়ল, কিরমভাবে বলছে নিপেত তু বলছে পরম বিক্রমিতাতি বেপ স্কন্ধ প্রবাল বিটপ কৃতচণ্ড শব্দ, প্রচণ্ড শব্দ করে মর্মর করে শব্দ করে এই যে বৃক্ষ দুটো পড়ে গেল, তখন কি হলো বলছেন তত্র শ্রিয়া পরমায়া ককুবহ স্ফুরন্ত সিদ্ধ ভূপেত্ত কুজয় রীব জাত বেদাহা কৃষ্ণম প্রম্ম শিরসাখিল লোকনাথম বধ্যাঞ্জলি বিরজ বিরজ সাবিদ বিরজ সাবিদ অমুচুতুষ্ম। বলছেন যেমন আগুন থেকে বেটপাত করতে করতে করতে করতে করতে করতে ঋষিমুনিরা যখন করতেন, হট করে ওখান থেকে দেবতারা দেবতারা বেরিয়ে পড়তেন, কোথা থেকে আগেকার দিনে ঢত অগ্নিতে আহতি দিচ্ছে, অগ্নিতে করতে করতে বেটপাত করতে করতে হঠাৎ দেখে সেখান থেকে হট করে আগুন থেকে বেরিয়ে পড়েছে। অনেক ঘটনা আছে, দ্রৌপদী দ্রৌপদীও তো আগুন থেকেই বেরিয়েছে, দ্রৌপদী আর তার ভাই আগুন থেকে বেরিয়েছিল, এভাবে আগুন থেকে অনেক কিছু হয়। এখন এরকমভাবে সুখদেব গোস্বামী বলছেন যে হঠাৎ এইরকমভাবে বালগোপাল যখন দুটো বৃক্ষকে ভেঙে ফেলল, তখন সেখান থেকে অপূর্ব সুন্দর এক কবচ কুণ্ডল ধারী অপূর্ব সুন্দর যুবরাজের মতো দুটো ছেলে বেরোলো, সোনার মতো বরণ ধোঁয়ার মতো এরম বেরোলো। বেরিয়ে এখন কাতর ভয়ে কৃষ্ণকে অনেক সবস্তুতি করল, করে কৃষ্ণম প্রণম্য কৃষ্ণকে প্রণাম করল, কৃষ্ণম প্রণম্য শিরসা খিল লোকনাথম অখিল গুরু শ্রীকৃষ্ণকে বদ্ধাঞ্জলি হয়ে বিরজ সাবিদ অমচতুষ্ম, তারা মুক্ত হয়ে চলে গেল। আচ্ছা, আর মুক্ত হওয়ার সময় কী কী স্তব করেছিল তার দু একটা বলে আজ আমি বিশ্রাম দেব। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তম আদ্য পুরুষ পর ব্যক্তা ব্যক্তমিদম বিশ্বম রূপম তে ব্রাহ্মণা বিদুহ। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তম আদ্য পুরুষ পর তুমি আচার্যপুর ইত্যাদিভাবে স্তব করছেন। তমেক সর্বভূতানাম দেহ স্বাত্মেন্দ্রিয়স্বর তমেব কাল ভগবান বিষ্ণুরব্বাঈশ্বর তম মহান প্রকৃতি সূক্ষ্মা রজ সত্যতমোময়ী তমেব পুরুষাধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিদ। এইভাবে বিভিন্ন রকম সব করছেন, তুমি প্রকৃতি পরে অর্থাৎ তুমি সব কিছু সমস্ত ভূতগণের হৃদয়ে তুমি আছন, তমেব কাল তুমি কাল ভগবান বিষ্ণুরব্বা ঈশ্বরহা, এইভাবে বিভিন্ন স্তব করছেন। তস্মৈ তুভ্যাম ভগবতে বাসুদেবায় বেধসে আত্মদ্যৌত গুণৈচ্ছন্ন মহিম্নে ব্রহ্মণে নমঃ যস্যাবতারা জ্ঞায়ন্তে শরীরেষু অশরীরিণঃ তৈস্তৈ রতুল্লাতিশয়ীর্বীর্যৈর দেহি স্যুঃ অসঙ্গতৈ অসঙ্গৈ অসঙ্গতই। এখানে বলছেন শরীর বিভিন্ন ধারণ করেন আপনি, মৎস্যাদি জাতির মধ্যে প্রাকৃত শরীরের মতো আপনি ধারণ করেন, সেই সেই সুপ্রসিদ্ধ অতিশয্যযুক্ত তদ্বীর্য দ্বারা যেরূপ বল বিক্রম দেহীগণ মধ্যে সম্ভব হয় না, তার দ্বারাই আপনার যে আলাদা ভাব অনুমান হয়। আপনি বিভিন্ন জনিতে প্রবেশ করেন, কখনো মৎস্যজনিতে কখনো পশুজনিতে, কিন্তু তাহলে কি হয় আপনার স্বরূপ কিন্তু অবিকৃত। বলছেন এইভাবে নমঃ পরম কল্যাণ নমঃ পরম মঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাম পতয়ে নমঃ অনুজানিহি নৌ ভুমং স্তবানু চর কিঙ্করু দর্শনম নৌ ভাগ ভগবতো ঋষের আসীদ অনুগ্রহাৎ অনুজানিহি নৌ আমাদেরকে এই দুজনকে জানবেন ভুমন আপনার কিঙ্কর চিরকালের আপনার চাকর, বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে, বুদ্ধি সংশোধন হয়ে গেছে, এখন আর খারাপ বুদ্ধি নেই, এত বছর, এত বছর সেই গাছ হয়ে রয়েছিল। সেখানে বলছেন অনুজানিহি নৌ, আমাদেরকে আপনার ভ্রমণ, হে ভগবান আপনার আপনার চাকর হিসাবে মনে করবেন আমাদের। আর দর্শনম নৌ ভগবত ঋষের আসিত অনুগ্রহাত, আপনার দর্শন আমাদের কোটি জন্মেও হতো না, কেবল দর্শন হয়েছে এই নারদ ঋষি কৃপা করেছেন বলেই হয়েছে। নারদ ঋষি অভিশাপ দিয়েছিলেন, তারপরে আমরা এই জন্যই ভাবতে হয়েছি, এখন আমাদের এই অবস্থা হয়েছে গাছ, তারপর আপনি আমাদের কৃপা করলেন, তবে আমাদেরকে ভিত্তরূপে স্বীকার করুন। আমরা পাই শ্রী সনাতন গোস্বামী জীব গোস্বামী বর্ণনা করেছেন সেখানে এই মধুকণ্ঠ এবং সুহী মধুকণ্ঠ সুহিত কণ্ঠ কী নাম স্নিগ্ধকণ্ঠ, মধুকণ্ঠ স্নিগ্ধকণ্ঠের কথা আমি বলি, এরা দুইজন এবার ব্রজমণ্ডলের স্থান পেয়েছে, এবার নন্দরাজের কাছে সেবা করে, এরা গান শোনায়, এরা সত্যি সত্যি সেবা পেয়ে গেছে। যাই হোক, এই হয়ে ব্যাপার। তাহলে এইভাবে ভগবান বলছেন, ভগবানকে যখন স্তব করল বা ভগবানকে যখন বলছেন এভাবে যে এই নলকুবর বলছেন বাণী গুণান কথনে শবণৌ কথায়াম হস্তৌ চ কর্ম সুমন হস্তব পাদয়োর্ন শ্রিত্বাম শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টিম সতাম দর্শনীয়স্তু ভবত্ত নুনাম। বলছেন ভগবান আমাদের এই বাক্যটা যেন এখন থেকে এবার তোমার সেবাতেই লেগে থাকে। বানু বাণী গুণান কথনে শ্রবণৌ কথায়াম, এ কান্দুরে যেন তোমার কথা শোনে থাকে, মুখটা যেন জিহ্বা তোমার গুণকীর্তনে, হস্ত উচ্চ কর্ম সুমন হস্ত পদ তব পদয়র্ণ, হাত যেন তোমার সেবা করে, মনটা যেন তোমার চরণে থাকে। স্মৃত্বাম শিরহস্তব নিবাস জগৎ প্রণামে, তোমার যত লিঙ্গ আছে তোমার মন্দির আদি এই জগতে সবাইকে যারা দণ্ডবত প্রণামের যোগ্য, হ্যাঁ নিবাস জগতের প্রণামের যেন জগতের এই যে আপনার নিবাসভূমি, সাধুদের হৃদয়ে ভগবান নিবাস, তাই জন্য তারা প্রণামের যোগ্য, সমস্ত তোমার নিবাসভূমি নিবাসভূমি প্রণামের যোগ্য হোক, আমরা প্রমাণ প্রণাম করতে পারি। দৃষ্টি সতাম দর্শনে সাধুগণ এবং তোমার লিঙ্গ তোমার সমস্ত মূর্তি দর্শনে আমাদের লাগুক, এইভাবে তারা কাতর কৃপা করলেন। আর এবারেতে ভগবান বলছেন সাধুনাম সমচিত্তানাম সুতরাম মৎকৃতাত্মনাম দর্শনাম নো ভবেদ বন্ধ পুংস অক্ষ সবিতুর্যথা। কি বলছেন? সাধুনাম সমচিত্তানাম সুতরাম মৎকৃতাত্মনাম দর্শনাম নো ভবেদ বন্ধ পুংস অক্ষ সবিতুর্যথা বাঞ্ছা কল্পতরুবশী কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবন বৈষ্ণব জনাঃ।